الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى فقال عليه الصلاة والسلام إني فرتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يجمع أبدا ليجدن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام حضرات العلماء الكرام সম্মানিত শুনি শোনান, পবিত্র কোরআন থেকে যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ ফাকরুল আলামিন যারা রাসূলকে দেখেন নাই তাদেরও রাসূলকে দেখার একটা চাক্ষুষ ভাবে দেখার সরাসরি দেখার একটা ব্যবস্থা দান করেছে। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের কারো যদি মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিজের চোখের দ্বারা পরিষ্কারভাবে দেখার আকাঙ্ক্ষা থাকে তাহলে যে আয়াতে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যা বা তফসীরটা মনোযোগে শোনা দরকার এবং তা অনুসরণ অনুকরণ করা দরকার। রাসূলকে দেখা প্রসঙ্গে একটা প্রশ্নের জবাবেই আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার রাসূলের দরবারে উপস্থিত হয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র দরবারে বসা থাকি, আপনার চেহারা মুবারক দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত অন্তরটা আমার সান্ত্বনায় ভরপুর থাকে। কিন্তু সংসারের দরকারে যখন বাড়িতে যাই, সংসারের কাজকর্মে লিপ্ত হই, তখন যদি আপনার কথা স্মরণ হয় সংসারে মন বসে না, ঘরে বসে থেকে শান্তি পাই না, ঘর থেকে বের হয়ে যাই, সংসারের কাজ ফেলে দিয়ে আপনার দরবারে আসি এবং আপনার চেহারা মুবারক দেখে মনকে শান্ত করি। কিন্তু পরকালে আপনি তো থাকবেন সর্বোচ্চ বেহেশতে। দুনিয়াতে যেমন আল্লাহ আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন, তেমনিভাবে পরকালেও আল্লাহ আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ বেহেশতে অবস্থান করতে দেবেন। তাই সাহাবি বলেন, আপনি তো পরকালে সর্বোচ্চ বেহেশতে থাকবেন, আমরা বেহেশতে গেলেও থাকবো নিম্নতম বেহেশতে। তখন যদি আপনার কথা মনে পড়ে, আপনার কাছে যেতেও পারবো না, আপনার চেহারা মুবারক দেখতেও পারবো না, তখন সেই জান্নাতে কি দিয়ে মনকে সান্ত্বনা দেব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছিলেন সেই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। জবাব দিয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতে জীবনযাপন করবে, আল্লাহর হুকুম মতে জীবনযাপন করবে আর রাসূলের তরিকা মতে জীবনযাপন করবে, এই দুইটা বিষয়েও আমাদের খুব পরিষ্কার ধারণা রাখা দরকার। আল্লাহর হুকুম পালন করাই হল আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সুতরাং রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতির নামই রাসূলের তরিকা। আল্লাহর হুকুম পালন করার নাম আল্লাহর ইবাদত করা, রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম মতে করার নাম রাসূলের তরিকা মতে করা। তরিকা শব্দের অর্থই হল নিয়ম পদ্ধতি। আরো পরিষ্কার ভাবে বলা যায়, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার। কিসের নাম আল্লাহর ইবাদত? আল্লাহর হুকুম পালন করার নাম আল্লাহর ইবাদত করা। আল্লাহর হুকুম পালন করার নাম আল্লাহর ইবাদত। এটার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। কিন্তু মানুষ আল্লাহর হুকুম কোন নিয়মে পালন করে, কোন পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করবে? আল্লাহ তো নামাজ পড়তে আদেশ করেছেন, হুকুম করেছেন, নামাজ করার জন্য কোন নিয়ম লাগবে কিনা? আপনারা কি বলেন? নিয়ম আল্লাহ তো রোজা রাখতে আদেশ করেছেন, হুকুম করেছেন, রোজা রাখতে কোন নিয়ম লাগবে কিনা? আল্লাহ তো হজ করতে হুকুম করেছেন, হজ করার কোন নিয়ম আছে কিনা? শিক্ষা দিবেন কে? রাসুল। রাসুলের শিক্ষা দেওয়া নিয়মের নাম রাসুলের তরিকা। আল্লাহর হুকুম পালন করার নাম আল্লাহর ইবাদত। রাসুলের শিক্ষা দেওয়া নিয়ম এর নাম রাসুলের। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, রাসুল পাঠিয়েছেন ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। তাই আল্লাহ বলেন, মান ইউতিউল্লাহ ওয়াল রাসূল, যারা আল্লাহর হুকুম পালন করবে রাসুলের তরিকা মতে। আল্লাহর হুকুম পালন করবে কার তরিকা মতে? রাসুলের তরিকা। فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ, এরা পরকালে আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের সান্নিধ্য লাভ করবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ লাভ করবে, কথাবার্তা বলার সুযোগ লাভ করবে, আলাপচালাপ করার সুযোগ লাভ করবে। যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের সাথে পরকালের জীবনে দেখা সাক্ষাতের সুযোগ লাভ করবে। আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তারা কারা? বিবরণ দিয়ে আল্লাহ নিজেই বলেন, মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াসালিহীন। চার দল মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত, চার দল মানুষকে আল্লাহ নিয়ামত দান করেছেন। এক দলের নাম নবীগণ, প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নবীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল, সিদ্দিকগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল, শহীদগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল, সালেহগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের কত দল হইল? প্রথম দলের নাম নবীগণ। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার হুকুম পালন কর, আমার নবীর তরিকা মতে জীবনযাপন কর, পরকালে নবী উচ্চতর বেহেশতে থাকলেও, তুমি নিম্নতম জান্নাতে থাকলেও, তোমার জান্নাতের ঘর থেকে, তোমার জান্নাতের বাড়ি থেকে, নবীর জান্নাতের বাড়িতে আনাগুনা দেখা সাক্ষাৎ কথাবার্তা বলার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাহলে আমরা যারা নবীকে দেখি নাই দুনিয়াতে আসার পর, দেখেছেন কেউ? আমরা যারা নবীকে দেখি নাই দুনিয়াতে আসার পর, হ্যাঁ স্বপ্নে হয়তো অনেকেই দেখেছে। এখানে এই আয়াতে স্বপ্নে দেখার কথা নয়, বাস্তবে দেখার কথা, সতর্কে দেখার কথা, জন্মসূত্রে দেখার কথা। যারা আমরা দুনিয়াতে আসার পর নিজের জন্মসূত্রে নবীকে দেখিনি, আল্লাহ বলেন জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে নবীকে দেখার ব্যবস্থা করে দেব। দুনিয়াতে না দেখেও জান্নাতে দেখার ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। শুধু আমাদের নবী নয়, আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণের সাথে, ওয়াসসিদ্দীকীন, সমস্ত সিদ্দিকগণের সাথে, ওয়াসসুহাদা, সমস্ত শহীদগণের সাথে, ওয়াসসালিহীন, সমস্ত নেককারগণের সাথে, জান্নাতে তোমাদের দেখা সাক্ষাৎ আলাপ সালাপ কথাবার্তা বলার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাহলে দুনিয়াতে তো আমরা নবীকে দেখলামই না, পরেকালে ও দেখার ব্যবস্থা নাই নাকি ব্যবস্থা আছে? যেমন ভাবে দুনিয়াতে কোন মানুষ নিজের চর্মচুখে আল্লাহকে দেখার ব্যবস্থা নেই, কেন ব্যবস্থা নাই এর কারণ লেখেছেন মুফাসসিরিন কেরাম। আল্লাহকে চোখে দেখার মতো যতটুকু পাওয়ার চোখে থাকা দরকার, ততটুকু পাওয়ার দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ দেন না, ততটুকু পাওয়ার দেন না। এ কারণে দুনিয়াতে কোন মানুষ নিজের চর্মচোখে আল্লাহকে দেখবেন, কিন্তু পরকালে ইমানদার নেককার বান্দাগণের চোখে আল্লাহ সেই পাওয়ার দিবেন, সেই পাওয়ার দিবেন। যে কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার চর্মচুখের দ্বারা পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে পরকালে মুমিন বান্দাগণ চর্মচুখে আল্লাহকেও পরিষ্কার ভাবে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে। আমরা যারা দুনিয়াতে আল্লাহকে দেখি নেই, এর কারণ হলো আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে দেওয়া হয়। আমাদের জন্য পরকালে আল্লাহকে দেখারও ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আর আমরা যারা দুনিয়াতে নবীকে দেখি, এর কারণ হলো নবীর যুগে দুনিয়াতে আসতে পারি না। যখন নবী দুনিয়াতে ছিলেন তখন আমরা দুনিয়াতে আসিনি, এ কারণে যারা আমরা দুনিয়াতে নবীকে দেখতে পারি নাই, আমাদেরকেও আল্লাহ নবীকেও পরকালে দেখার ব্যবস্থা করেছেন। ভুলে থাকতে এবার বলুন, পরকালে আল্লাহকে এবং নবীকে উভয়কেই দেখার ব্যবস্থা আছে কিনা? উভয়কেই দেখা, শুধু আমাদের নবীকে নন, আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণের সাথে, সমস্ত সিদ্দিকগণের সাথে, সমস্ত শহীদগণের সাথে, সমস্ত সালেহগণের সাথে দেখা সাক্ষাৎ আলাপ সালাপ কথাবার্তা আনাগুনা করার ব্যবস্থা করে দেব যদি তোমরা দুনিয়াতে দুইটা কাজ করো। একটা হলো আল্লাহর হুকুম পালন করো, আর একটা হলো নবীর তরিকা পালন করো। দুনিয়ার জীবনে কতটা কাজ করতে হবে? দুইটা, আল্লাহর হুকুম আর একটা নবীর তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করলে যে আল্লাহ পরকালে আল্লাহর নিয়ামত প্রাপ্ত চারজন বান্দাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন, এই চারজনের একটু পরিচয় জানা দরকার। নবীগণ কাদেরকে বলা হয়? সিদ্দিকগণ কাদেরকে বলা হয়? শহীদগণ কাদেরকে বলা হয়? সালেহগণ কাদেরকে বলা হয়? মুফাসসিরিন কেরাম লিখেছেন এদের দুই রকম পরিচয় আছে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত চারজন বান্দাগণের দুই রকম পরিচয় আছে, একটা বাহ্যিক পরিচয় আর একটা আধ্যাত্মিক পরিচয়। নবীগণের একটা পরিচয় আছে বাহ্যিক, আর একটা পরিচয় আছে আধ্যাত্মিক। সিদ্দিকগণের একটা পরিচয় আছে বাহ্যিক, আর একটা পরিচয় আছে আধ্যাত্মিক। শহীদগণের একটা পরিচয় আছে বাহ্যিক, আর একটা পরিচয় আছে আধ্যাত্মিক। সালেহগণের একটা পরিচয় আছে বাহ্যিক, আর একটা পরিচয় আছে আধ্যাত্মিক। এই পরিচয়গুলি বুঝলেই আমাদের জন্য আয়াতের তফসীর বুঝা অনেকটা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য দেবেন আল্লাহ পরকালে। নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ কত দল? এখানেও একটা প্রশ্ন আছে, চার কবির আল্লাহর নিয়ামতপ্রাপ্ত, তাহলে দল চারটা হলো কেন? সকলেই দুনিয়াতে জান্নাতের পথে চলেছেন, জান্নাতের পথের প্রতীক ছিলেন, এক কথায় একই পথের প্রতীক ছিলেন। নবীগণ দুনিয়াতে জান্নাতের পথে জীবনযাপন করেছেন, সিদ্দিকগণ দুনিয়াতে জান্নাতের পথেই জীবনযাপন করেছেন, শহীদগণ একই পথে জীবনযাপন করেছেন, সালেহগণ একই পথে জীবনযাপন করেছেন। বুঝে রাখলে একটু দয়া করে বলুন তো, নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণের পথ কতটা? তাহলে চার দলে বিভক্ত হয়ে যাবে না? এই প্রশ্নের জবাব হল, ভিন্ন ভিন্ন পথ হওয়ার কারণে ভিন্ন ভিন্ন দল হয়নি, পথে চলার গতির ব্যবধানে ভিন্ন ভিন্ন দল হয়েছে, পথ চলার গতির ব্যবধান। সবচেয়ে বেশি গতি সম্পন্ন হলেন, জান্নাতের পথে চলতে সবচেয়ে বেশি গতি সম্পন্ন হলেন নবীগণ, জান্নাতের পথে চলতে সবচেয়ে বেশি গতি সম্পন্ন তারা। তারপরে দুই নম্বর গতি সম্পন্ন সিদ্দিকগণ, তিন নম্বর গতি সম্পন্ন শহীদগণ, চার নম্বর গতি সম্পন্ন হলেন সালেহগণ। তাহলে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত জান্নাতের পথের প্রতীক বান্দারা চার দলে বিভক্ত হলেন, পথ চারটা হওয়ার কারণে না গতির ব্যবধানে, এটাও মনে রাখেন। এরকম কথা অনেকে না বোঝার কারণে অনেকে প্রশ্ন উত্থাপন করে থাকে, ইসলাম একটা, কুরআন এক, আল্লাহ এক, রাসূল এক, কালেমা এক, কিবলা এক, মাযহাব চারটা কেন? প্রশ্ন লাগে কিনা? আবার অনেকে প্রশ্ন করে, আল্লাহ এক, রাসুল এক, কুরআন এক, কালেমা এক, সব মুসলমানের কিবলা এক, দল তিয়াত্তরটা কেন? মাযহাব চারটা কেন এক প্রশ্ন, দল তিয়াত্তরটা কেন আরেক প্রশ্ন? সব প্রশ্নের জবাব একদিনে দেওয়া সম্ভব নয়, প্রতিটি প্রশ্নের জবাব ব্যাপক বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ। হাদিস শরীফে যাতে মুসলমানের দল তিয়াত্তরটা হবে সেটা হল ইসলামী আকীদা বিশ্বাস নিয়ে দল তিয়াত্তরটা, বাহাত্তর দলের মুসলমান মন গড়া চুক্তিতে, মন গড়া চুক্তির ভিত্তিতে আকীদা পোষণ করবে, নাম দিবে ইসলামী আকীদা। বাহাত্তর দল মুসলমান মন গড়া যুক্তির ভিত্তিতে আকীদা পোষণ করবে আর নাম দিবে ইসলামী আকীদা। এই জন্য এই বাহাত্তর দল মুসলমানকে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছেন, মন গড়া যুক্তির ভিত্তিতে ইসলামী আকীদা হয় না, আর ইসলামী আকীদার নামে মন গড়া যুক্তির কোন ভিত্তি নাই। কাজেই যারা মন গড়া যুক্তির ভিত্তিতে ইসলামের নামে আকীদা পোষণ করবে, এরা ভ্রান্ত মতবাদী মুসলমান, এরা পথভ্রষ্ট মুসলমান, এরা গুমরা মুসলমান। এই জন্য এই বাহাত্তর দল মুসলমানকে হাদিস শরীফে আল্লাহর জান্নামী বলেছেন। একদল মুসলমান আছে এমন, এরা ইসলামী আকীদা বিশ্বাসের বেলায় নিজেদের মন ধরা চুক্তিকে বিক্রি করবে না। ইসলামী আকীদা কারো ব্যক্তিগত যুক্তির ভিত্তিতে প্রমাণিত নয়, ইসলামী আকীদা প্রমাণ হয় সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা। এই জন্য এই একটিমাত্র দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত, আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত তো সুন্নতের অনুসারী, অর্থাৎ কোনটা ইসলামের বিশুদ্ধ আকীদা আর কোনটা ইসলামের নামে ভ্রান্ত আকীদা যাচাই করার জন্য আমি নবীর সুন্নতকে মাপকাঠি রূপে অবলম্বন করব। এর মানে হলো আহলে সুন্নত কোন ব্যাপার যদি রাসুলের সুন্নতের দ্বারা ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, তাহলে কোনটা ইসলামের নামে ভ্রান্ত আকীদা আর কোনটা ইসলামের সহি আকীদা যাচাই করার জন্য আমি মাপকাঠি হিসাবে সাহাবায়ে কেরামের জমাতকে অবলম্বন করব। এই জন্য আহলে সুন্নত এর সাথে সাথে ওয়াল জামাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নাই। সুতরাং যদি কেউ মনে করেন একমাত্র কোরআন আমার সত্যের মাপকাঠি, তাহলে তার জন্য আবু বকরকে খলিফা বানানোর কোন দলিলই নেই। আবু বকরকে খলিফা বানানোর কোন দলিল, কোরআন যে সত্যের মাপকাঠি সেই সত্য গ্রহণ না করলে মুসলমানই হয় না। আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার যে সত্যের মাপকাঠি সেই সত্য গ্রহণ না করলে আহলে সুন্নত ওয়াল জামাত হয় না। একটা হলো মুসলমান হওয়ার জন্য সত্যের মাপকাঠি, আর দুইটা হইল আহলে সুন্নত ওয়াল জামাত হওয়ার জন্য সত্যের মাপকাঠি। সুতরাং যারা সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি মানে না, এরা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে কোন সত্যের মাপকাঠি মানো না। যে সত্যের মাপকাঠি না মানলে মুসলমান হয় না, সেই সত্যের মাপকাঠি কোরআন। আর যে সত্যের মাপকাঠি না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, সেই সত্যের মাপকাঠি কোরআন নয়, সেই সত্যের মাপকাঠি সুন্নতে রাসূল এবং জামাতে সবাই কারণ। যে সত্যের মাপকাঠি মানো না কোন সত্যের, এই সিদ্ধান্ত তাদের কাছে নাই। কারণ তাদের কোরআন বোঝার জন্য বিজ্ঞ কোনো আলেমের দরকার নয়, একজন প্রফেসর যথেষ্ট। এই জন্য কোন সত্যের মাপকাঠি কোরআন আর কোন সত্যের মাপকাঠি সুন্নতে রাসূল আর কোন সত্যের মাপকাঠি জমাতে সাহাবা, এর কোনো যাচাই করার পরফরক করার মতো কোনো মূল নীতি তাদের হাতে নাই। আপনাদের নানা রকম স্মরণ থাকতে হবে, যে সত্যের মাপকাঠি কোরআন সেই সত্য গ্রহণ না করলে কি হয় না, আর যে সত্যের মাপকাঠি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা, ওই সত্যের মাপকাঠি না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত না হইলে ইসলামের নামে মন গড়া যুক্তি দিয়া আকীদা প্রমাণ করবে, রাসূল বলেন 72 গুণে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলে রাসূল বলেন জান্নাতি হবে, দল হবে, নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের রাসূল এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কালেমা এক, সব মুসলমানের কিবলা এক, দল ত্যাগ টুকরা হবে কেন? এই প্রশ্নের জবাব হইল ইসলামী আকীদার বেলায় মন গড়া যুক্তিকে দলিল বানানোর কারণে। ইসলামী আকীদার মানে মন গড়া যুক্তি দিয়া দলিল বানানোর কারণে 72 দল জাহান্নামে যাবে, আর একদল মুসলমান মাত্র সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাতে মাপকাঠি মানার কারণে আল্লাহ রসুল বলে মেলা জান্নাতে যাবে। আমি একই ইসলামের 73 দল হওয়া আর একই ইসলামের 4 মাযহাব হওয়া একরকম নয়। 73 দল হওয়ার কারণ হলো মন গড়া যুক্তির ভিত্তিতে আকীদা পোষণ করবে 72 দল, তারা জাহান্নামী হবে। সুন্নতে রাসূলের জামাতে সাহাবার মাপকাঠি মতো আকীদা বিশ্বাস পোষণ করবে এক দল, এরা জান্নাতী হবে। কিন্তু একই ইসলামের 4 মাযহাব কেন, এই প্রশ্নের জবাব এই রকম নয়, সেটার জবাব ভিন্ন রকম। সেই জবাবটা বিস্তারিত ভাবে বলছেন পাকিস্তানের শরঈ আদালতের সাবেক জাস্টিস আল্লামা তকি উসমানির লেখা তকলিদ কি শরঈ হাইকিয়ত, এর বাংলা অনুবাদ হয়েছে মাযহাব কি ও কেন। বিস্তারিত জানার জন্য আপনারা বুঝা দিতে পারেন, আর খুব সংক্ষেপে জানার জন্য আমার লন্ডনস্থ এক বক্তব্যকে সংকলন করে পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে। এটার নাম তার প্রকাশকরা নাম দিছে মাযহাব কি ও কেন, এর পুরাপুরি বিস্তারিত জবাব সেখানে পেয়ে যাবে। এই মুহূর্তে শুধু আনুষঙ্গিকভাবে অতি সংক্ষেপে বলতে চাই, ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে কোরআনেও উল্লেখ নাই, অনেকগুলি উল্লেখ আছে, অনেকগুলি উল্লেখ নেই। ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে হাদিসেও উল্লেখ নাই, অনেকগুলি উল্লেখ আছে, অনেকগুলি উল্লেখ নেই। এখানে আবার প্রশ্ন আসে নাই কেন, ইসলামের সকল বিধিবিধান পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নাই কেন, ইসলামের সকল বিধিবিধান পরিষ্কারভাবে হাদিসে উল্লেখ নাই কেন, এই প্রশ্নের জবাব দিতে গেলেও আমার মূল আলোচনা থেকে অনেক দূরে সরে যেতে হবে। তবুও সংক্ষেপে আমি বলছি যেন আপনাদের গুরুগুদাবুদির নিরসন হয়। যে সমস্ত কারণে ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিষ্কার ভাষায় বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ করেননি, যে সমস্ত কারণে ইসলামের যাবতীয় বিধিবিধান সবিস্তারে রাসূল তার হাদিসে উল্লেখ করেননি, এর এক নম্বর কারণ হল মানুষের জীবনের সমস্যা অগণিত, সীমিত না অসীম, আর কোরআনের আয়াতগুলির সংখ্যা সীমিত, রাসূলের হাদিসগুলির সংখ্যা সীমিত, অসীম সমস্যাবলীর বিস্তারিত সমাধান দিতে গেলে কোরআন এবং হাদিসের বলিয়ম এই বিশাল প্যান্ডালে ভর্তি হইয়াও জায়গা সংকুলান দিত না। এত বড় বিশাল বলিয়ম হইত কোরআনের, এত বড় বিশাল বলিয়ম হইত হাদিসের, যার থেকে মানুষ সমাধান গ্রহণ করবে দূরের কথা, সমাধান গুণার জন্য কোনোদিন চেষ্টাও করত না ভয়ে যে এই বিশাল সাগর পাড়ি দেব কবে আর আমার সমাধান বের করবো কবে। যে সমস্ত হেকমতের কারণে আল্লাহ সব বিষয়ের সমাধান পরিষ্কার ভাষায় কোরআনে দেননি, যে সমস্ত হেকমতের কারণে রাসূল সব বিষয়ের সমাধান পরিষ্কার ভাবে আসিতে দেন। দ্বিতীয় হেকমত হল ইসলামের কতগুলি বিধিবিধান আছে স্থায়ী অপরিবর্তনশীল, আর কতগুলি বিধিবিধান আছে পরিবর্তনীয়। অপরিবর্তনীয় যত বিধিবিধান আছে সদা সর্বদা সমান থাকবে, কোন সময় পরিবর্তন হবে না, সেইগুলি সুস্পষ্টভাবে কোরআনে হাদিসে বলে দেওয়া হয়েছে। যেমন কোন মাসে রোজা রাখা ফরজ হবে, সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শাহরুল রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ, কারণ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যতগুলি বছর আসবে প্রতিটি বছরে একটা করে রমজান মাস থাকবে, এর কোনো ব্যতিক্রম কোনোদিন হবে না, এর কোনো ব্যতিক্রম কোনোদিন হবে না। সুতরাং অবস্থা স্থায়ী বিধান সুস্পষ্ট, যে সমস্ত ব্যাপারে অবস্থা স্থায়ী সে সমস্ত ব্যাপারে বিধান সুস্পষ্ট। কিন্তু কোনো কোনো অবস্থা আছে অস্থায়ী, যেমন রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ হবে এর কোনো স্থায়ী নিয়ম নাই। কোনো বছর 29 দিন রোজা রাখা ফরজ হতে পারে, কোনো বছর 30 দিন রোজা রাখা ফরজ হতে পারে। এই জন্য রমজান মাসের ভিতরে কতদিন রোজা রাখা ফরজ এই কথাটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেননি, রাসূল ও হাদিসে সুস্পষ্ট ভাষায় বলেননি। আল্লাহ বলেছেন আইয়ামাম মাদুদাত, গোনা বাসা প্রত্যেক দিন, দিনের সংখ্যাটা আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন না অস্পষ্ট? এখানে যদি সুস্পষ্টভাবে বলে দিতেন যে রমজান মাসে রোজা রাখা ফরজ হবে 30 দিন, তাহলে যেই বছর 29 তারিখে ঈদের চাঁদ দেখা যেত সেই বছর 30 দিনের বিধান অচল হয়ে যেত। অথচ আল্লাহ কোরআনে বিধানগুলি দিচ্ছেন কোনো সময় অচল হওয়ার জন্য নয়, কিয়ামত পর্যন্ত সচল থাকার জন্য। এই জন্য পরিবর্তনশীল অবস্থার বিধান দিয়েছেন অস্পষ্ট, যেন যেন সর্বাবস্থায় আল্লাহর বিধান অচল না হয়ে সচল থাকতে হয়। এইগুলি আলোচনা করলে আমার মূল আলোচনা ছিঁড়ে যেতে অনেক সময় লাগে। আনুষঙ্গিকভাবে শুধু দুইটা একবার বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসলামের সকল বিধান সুস্পষ্টভাবে বলেননি কেন? রাসূল তার হাদিসে ইসলামের সকল বিধান সুস্পষ্টভাবে বলেননি কেন? কাজেই যে সমস্ত বিধিবিধান কোরআনে বা হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যাবে না, সেইগুলি সুস্পষ্ট ব্যাখ্যা বের করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে একদল মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট বিধান আল্লাহ কোরআনে বলেননি, যে সমস্ত সমস্যা সুস্পষ্ট সমাধান রাসূল হাদিস শরীফে বলেননি, এইগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এই ব্যাখ্যাটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলে ইজতিহাদ। এই ব্যাখ্যা কারিগণকে ইসলামের পরিভাষায় বলে মুস্তাহিদ। ব্যাখ্যা ব্যাখ্যার নাম ইজতিহাদ আর ব্যাখ্যা কারির নাম মুস্তাহিদ। পবিত্র কোরআনের সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া ইলার রাসূল। হে ইমানদারগণ, যে সমস্ত বিষয়ে সুস্পষ্ট সমাধান কোরআনে পাও সেখানে সরাসরি আল্লাহর হুকুম পালন করো, যে সমস্ত বিষয়ে সুস্পষ্ট সমাধান কোরআনে পাও না সেখানে রাসূলের হাদিসের দ্বারা সমাধান পালন করো। যেখানে রাসূলের হাদিসের দ্বারা সুস্পষ্ট সমাধান পাও না সেখানে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দিয়েছেন সেটা অনুকরণ করো। যদি কোনো বিষয়ে মুস্তাহিদগণ কোনো সমাধান বের করতে ঐক্যবদ্ধ হতে না পারেন, বিভিন্ন মুস্তাহিদের বিভিন্ন ব্যাখ্যা হয়, তাহলে সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে একাধিক মুস্তাহিদ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করলে সেক্ষেত্রেও সকল ব্যাখ্যাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং এক এক মুস্তাহিদের এক একটা ব্যাখ্যাকে এক একটা মাযহাব বলা হয়, এক এক মুস্তাহিদের এক একটা ব্যাখ্যাকে এক একটা মাযহাব বলা হয়। উভয় ব্যাখ্যাতেই সওয়াব আছে। ইমাম আবু হানিফার মাযহাব যারা পালন করবে তারা আবু হানিফার ব্যাখ্যা মতে নামাজ পড়বে, এই নামাজই আল্লাহর কাছে কবুল হবে। ইমাম শাফি রহমতুল্লাহের মাযহাব যারা পালন করবে ইমাম শাফির ব্যাখ্যা মতে নামাজ পড়বে, সেই নামাজই আল্লাহর কাছে কবুল হবে। এই মর্মে বিভিন্ন সহি হাদিসের কিতাবে সহি বুখারী শরীফ সহ বিভিন্ন সহি হাদিসের কিতাবে আল্লাহ রসুলের সুস্পষ্ট ঘোষণা আছে। যেমন মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় সুরাতুল ফাতেহা পড়বে কিনা, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে যত কথা আছে সবগুলি একত্র করলে সুস্পষ্ট মীমাংসায় পৌঁছা যায়। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে যত কথা আছে সবগুলি একত্র করলে সুস্পষ্ট মীমাংসায় পৌঁছা যায়। সুতরাং সুস্পষ্ট মীমাংসা বের করেছেন ইমাম আবু হানিফা একরকমের ব্যাখ্যার মাধ্যমে, ইমাম শাফি আর এক রকমের ব্যাখ্যার মাধ্যমে। ইমাম আবু হানিফার ব্যাখ্যা হলো যে ইমামের পিছনে মুক্তাদিরা নামাজ পড়ার সময় সূরা তেরাত কিছুই পড়বে না, চুপ থাকবে, ইমাম জুরে কেরাত করলে মনোযোগে শুনবে। আর ইমাম শাফি রহমতুল্লাহের ব্যাখ্যা মতে ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত, মুক্তাদিরা নামাজ পড়ার সময় অন্য সুরা না পড়লেও মুক্তাদিরা সুরায়ে ফাতেহা পড়বে। একরকম ব্যাখ্যা হইল না দুই রকম? এবার কোন ব্যাখ্যাটা সহিয়া কোনটা গল ধরুন, কোনটা পালন করলে সওয়াব হবে আর কোনটা পালন করলে গুনাহ হবে? সুতরাং মুসলমানের তিয়াত্তর দল আর মুসলমানের চার মজহব একই রকম? তিয়াত্তর দলের মধ্যে একটা দল সহি, বাহাত্তরটা গলত, আর চারটা মজহবের মধ্যে চারটেই ছবি। এবার বুঝতে পারলেন কিনা? তিয়াত্তর দলে আর চার মজহবে একরকম না ভিন্ন ভিন্ন রকম? আমাদের সমাজে কিছু অতি উদাহরণ পাওয়া যায় যারা তিয়াত্তর দলকেও সহি বলতে চায়, আর কিছু অতিরঞ্জিতকারী পাওয়া যায় যারা এক মজহব মানলে বাকি মজহবগুলিরও গলত বলতে চায়। এই উভয় রকমের অতিরঞ্জন থেকে মুক্ত হওয়ার জন্য এই আনুষঙ্গিক ভাবে বিষয়টা সামান্য একটু আলোকপাত করলাম। তিয়াত্তর দল হওয়া দূষণীয়, চার মজহবে বিভক্ত হওয়া দূষণীয় নয়, চার মজহবে বিভক্ত হওয়া। তবে চার মজহবে বিভক্ত যারা হয়েছে তারা চারটা দলিলের ভিত্তিতে কুরআন সুন্নাহর সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ বের করার জন্য হয়েছে। চার দলিলের প্রথম দলিলের নাম কুরআন, দ্বিতীয় দলিলের নাম হাদিস, তৃতীয় দলিলের নাম ইজমা, চতুর্থ দলিলের নাম কিয়াস। কুরআন হাদিস ইজমা কিয়াস। কুরআন আল্লাহর কিতাবের নাম, হাদিস রাসূলের কথা কাজ ও সমর্থনের নাম, ইজমা গোটা মুসলিম উম্মার ঐক্যমতের নাম, গোটা মুসলিম উম্মার ঐক্যমতের নাম ইজমা। আর কিয়াস মুস্তাহিদগণের গবেষণা সুলভ সিদ্ধান্তের নাম, মুস্তাহিদগণের গবেষণা সুলভ সিদ্ধান্তের নাম কিয়াস। সুতরাং কুরআনের দ্বারা যা প্রমাণিত তা তো সহি আছেই, হাদিসের দ্বারা যা প্রমাণিত তাও সহি, ইজমার দ্বারা যা প্রমাণিত তাও সহি, কিয়াসের দ্বারা যা প্রমাণিত তাও সহি। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর তার প্রথম খলিফা কে হবে, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। প্রশ্নের জবাব কোরআনে রাসূলের হাদিসে আছে অস্পষ্ট, রাসূলের হাদিসে আছে কেমন অস্পষ্ট? কেমন অস্পষ্ট? সহিহ বুখারীর হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন অসুস্থতার কারণে, শয্যা ত্যাগ করে মসজিদে নামাজের জমাতে ইমামত করার জন্য যাইতে পারতেছিলেন না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জমাতের ইমামতির জন্য রাসূল তার খলিফা স্তবাভিষিক্ত প্রতিনিধি জানাই দিলেন। মুসলমানদের নামাজের জমাতের জন্য রাসূল তার জীবত্ব সাথেই খলিফা কাকে বানাইছিলেন? এটা কি দেশ শাসনের খলিফা না নামাজের জমাতের খলিফা? এটুকু হাদিসের রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এবার দেশ শাসনের রাসূলের খলিফা কে হবেন কেড়ে নিয়ে পরামর্শ বসল। পরামর্শ সভায় দেখা গেল কোরআনেও পরিষ্কার, কোরআনে তো উল্লেখই নাই, হাদিসেও পরিষ্কার ভাবে কিছু নাই, শুধু এতটুকু আছে যে রাসূলের চোখের সামনে মুসলমানের নামাজের জমাতের জন্য আবু বকরকে খলিফা বানিয়েছে। শেষ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামের জমাত এই মর্মে ঐক্যবদ্ধ হইল যে আবু বকরকে রাসূল নিজের চোখের সামনে মুসলমানের নামাজের জমাতের জন্য খলিফা বানিয়েছেন, এই আবু বকরই দেশ শাসনের জন্য রাসূলের খলিফা হওয়ার প্রধান যোগ্য। কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হইল? রাসূলের পরিষ্কার কোন হাদিসের দ্বারা? না। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা? সুতরাং সাহাবায়ে কেরামের জমাতকে সত্যের মাপকাঠি না মানলে আবু বকরকে খলিফা বানানির কোন যুক্তি নাই, আবু বকরকে খলিফা বানানির কোন যুক্তি নাই। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত আকীদা আছে এর মধ্যে এটা একটা নির্দিষ্ট আকীদা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন, প্রমাণ কিসের দ্বারা? সাহাবায়ে কেরামের জমাতে। প্রমাণ কিসের দ্বারা? সাহাবায়ে কেরামের জমাতে। এছাড়া সাহাবায়ে কেরামের পরবর্তীকালে মুস্তাহিদ ইমামগণ যদি কোনোভাবে ঐক্যমত পোষণ করেন সেটাকেও ইজমা বলা হবে। মুস্তাহিদ ইমামগণের পরবর্তীকালে সারা দুনিয়ার সমস্ত যুদ্ধ আলেমগণ যদি কোনো ব্যাপারে ঐক্যমত পোষণ করেন সেইটাকেও ইজমা বলা হবে। এই গেল ইজমার ব্যাখ্যা। সাহাবায়ে কেরামের জমাতে যদি মতভেদ হয়, মুস্তাহিদ ইমামগণের মধ্যে যদি মতভেদ হয়, তাহলে এক একজন ইমামের গবেষণাকে এক একটা কিয়াস বলে। এই সাইদ দলিলের দ্বারা প্রমাণ হইলে সাইদ মজাব হবে, সাইদ দলিলের কোন একটার দ্বারা প্রমাণ হইলে সাইদ মজাব হবে। চার মজাবের চারোটাই সহি। কিন্তু সমস্যা দ্বারা এখানেও কিয়াস যে ইসলামী শরীয়তের চতুর্থ দলিল, এখানে এসে অনেকে নিজের ব্যক্তিগত কিয়াস চালাইয়া দেয়। ব্যক্তিগত কিয়াস, কিয়াস শব্দের বাংলা অর্থ হল অনুমান। অনুমান এই ব্যাপারে ইসলামের বিধান যদি এরকম হতে পারে তাহলে এই কারণ ওই ব্যাপারেও বিদ্যমান আছে, সুতরাং সেই ব্যাপারেও একই বিধান হবে। অনুমান কি না? অনুমান। একটা উদাহরণ শুনলে বুঝতে পারবে সব। নামাজে মেয়ে লোকের চেহারা খোলা থাকলেও নামাজ হবে, এটা কোরআনে অথবা হাদিসে আছে। হাতের পাঞ্জা দুইটা খোলা থাকলেও নামাজ হবে, এটা কোরআন এর ব্যাখ্যা এবং হাদিসের ভাষ্য দ্বারা প্রমাণিত। কিন্তু পায়ের পাতা খোলা থাকলে মেয়ে লোকের নামাজ হবে কিনা, এই কথাটা মীমাংসা কোরআনেও নাই হাদিসেও নাই। মেয়ে লোকের নামাজের চেহারা খোলা থাকলে নামাজ হবে হাদিসে আছে, মেয়ে লোকের হাতের পাঞ্জা খোলা থাকলে নামাজ হবে হাতিতে আছে, কিন্তু পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে কিনা কোরআনেও নাই হাদিসেও নাই। এবার মুস্তাহিদ ইমামগণ কিয়াস করেছেন যে কারণে চেহারা খোলা রাখাকে জায়েজ রাখা হয়েছে, যে কারণে হাতের পাঞ্জাকে খোলা রাখা জায়েজ রাখা হয়েছে, সেই কারণ পায়ের পাতার মধ্যেও বিদ্যমান আছে। সুতরাং চেহারা এবং হাতের পাঞ্জার যেই বিধান পায়ের পাতাতেও হবে সেই বিধান, এটার নাম হইল কিয়াস, বাংলা ভাষায় এর নাম অনুমান। এটা ইসলামী শরীয়তের চতুর্থ দিক। কার কিয়াস? মুস্তাহিদদের কিয়াস। এই কথাটা ভুলে যায় বলে কিয়াস তো ইসলামী শরীয়তের চতুর্থ দলিল, সুতরাং আমি কিয়াসের দ্বারা প্রমাণ করলাম। আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরুস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা আমি একটা কিয়াস করলাম। আর কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থ দলিল। কোরআন কার? হাদিস কার? ইজমা কার? সাহাবা তথা গোটা উম্মতের। সংক্ষেপে ইজমা কোথা? উম্মতের। উম্মতের কি? উম্মতের ইজমা হইল শরীয়তের দলিল। আর যে কোনো লোকের কিয়াস শরীয়তের দলিল না, মুস্তাহিদ ইমামগণের কিয়াস শরীয়তের দলিল। তুমি যে কিয়াস করছো এটা কি ইমাম আবু হানিফার কিয়াস? এটা কি ইমাম শাফির কিয়াস? এটা কি ইমাম মালিকের কিয়াস? এটা কি ইমাম আহমদ বিন হাম্বলের কিয়াস? না পাবলিকের কিয়াস? পাবলিকের কিয়াস শরীয়তের দলিল ন। ইসলামী শরীয়তের সাইদ দলিলের দ্বারা সাইদ মজাব হয়েছে, চারো মজাব সহি। সাইদ দলিলের প্রথম দলিল কোরআন, কার? দ্বিতীয় দলিল হাদিস, কার? তৃতীয় দলিল ইজমা, কার? চতুর্থ দলিল কিয়াস, কার কিয়াস? মুস্তাহিদ ইমামগণের কিয়াত শরীয়তের দলিল, তোমার কিয়াত নয়। এজন্য ইসলামী বিধান শাস্ত্রের মূলনীতি বিষয়ক কিতাব যেটাকে উসুলে লেখা বলা হয়, এখানে লেখা আছে কিয়াত তিন প্রকার। কিয়াতে সিদ্ধি, কিয়াতে আকলি, কিয়াতে শরী। এভাবে বললে আপনারা সবাই বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, আমি সবাই যেভাবে বুঝতে পারেন সেভাবে বুঝবেন। অনুমান বা কিয়াস তিন প্রকার, পণ্ডিতের কিয়াস, মূর্খের কিয়াস, মুস্তাহিদ ইমামগণের কিয়াস। কত প্রকার? পণ্ডিতের কিয়াস, মূর্খের কিয়াস, মুস্তাহিদ ইমামগণের কিয়াস। তিনটে কিয়াসের তিনটে উদাহরণ গুলি দুনিয়াতে যত পণ্ডিত অতীতকালে অতিবাহিত হইয়া গেছেন, এদের মধ্যে এক পণ্ডিতের নাম ছিল ডারউইন। ডারউইনের ক্রিয়া ছিল ব্যাংকের খানা যদি লেজ ফসে পড়ে ব্যাংক হতে পারে, তাহলে বানরের কেন লেজ ফসে পড়ে মানুষ হতে পারবে না। কাজেই ব্যাংক যেভাবে ব্যাংকের খানা থেকে লেজ ফসে পড়ে ব্যাংকে রূপান্তরিত হয়েছে, ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার সবগুলি মানুষ মানর থেকে লেজ ফসে পড়ে মানুষের রূপান্তরিত হয়েছে। কার কি আর? শরীয়তের দলিল পণ্ডিতের কি আর? শরীয়তের দলিল নয়, কারণ আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সৃষ্টি করার সময়ই আমি এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মূর্খের কি আর হলো? আমার বাবাকে, শ্বশুরকে, পীরকে, উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না। মূর্খতা কোথায়? এবার দেখুন মূর্খতা কোথায়। আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, তিনি আসলে না না আসলে, আমি তাকে দেখলে না না দেখি। আমার শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াই, তিনি আসলে না না আসলে, তাকে আমি দেখলে না না দেখলে। আমার পীরুস্তবকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, তিনি আসলে না না আসলে, আমি তাকে দেখলে না না দেখলে। তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াই রে, নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? কি আর শরীয় না মূর্খতা? মূর্খদের কি আর? ইসলামী শরীয়তের দলিল নয়। কার কি আর? ইসলামী শরীয়তের দলিল। যেমন মুস্তাহিদ ইমামগণ বলেন, যে কারণে মেয়ে লোকে চেহারা খোলা রাখলে নামাজ হবে, যে কারণে মেয়ে লোকে হাতের পাঞ্জা খোলা রাখলে নামাজ হবে, সেই কারণ পায়ের হাতাতেও পাওয়া যায়, সুতরাং পায়ের পাতা খোলা রাখলে নামাজ হবে। এটা কোনো পণ্ডিতের কিয়াস নয়, এটা কোনো মূর্খের কিয়াস নয়, মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। সুতরাং সাইদ দলিলের দ্বারা যে মুস্তাহিদ ইমামগণ কিয়াস করেন, তারা কিয়াস করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন মত হয়, এক একটা মতকে এক একটা মজহব বলে, প্রত্যেক মুস্তাহিদের মজহবেই সোয়াব আছে শহীদ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে। সুতরাং বাহাত্তর দল আর সাইড মজাব একই রকম কখনো নয়। বাহাত্তর দল মুসলমানের ভ্রান্ত, একদল সহি আর সাইড মজাবের সাইড মজাব ওই সহি, এক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। এই কথাগুলি আনুষঙ্গিক ভাবে কেন বললাম? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্ধাগণ কত দল, ওইখানে যেন আপনাদের প্রশ্ন না আসে। একই আল্লাহ বিশ্বাসী নবী ধরো, একই আল্লাহ বিশ্বাসী সিদ্দিকগণ, একই আল্লাহ বিশ্বাসী শহীদগণ, একই আল্লাহ বিশ্বাসী সালেগণ, দল সত্যা কেন হইল, নাম সত্যা কেন হইল, এরকম প্রশ্ন যেন না আসে। এখানে সত্যার দল হয়েছে, ওইখানে সত্যা মাধব হয়েছে কিয়াসের ব্যবধানের কারণে, আর এখানে সত্যার দল হয়েছে চলার গতির ব্যবধানের কারণে। সুতরাং ওইখানে যেমন চারো মাধব সহি, এখানে চারো দল দেহের গতের গতি, এখানে চারো দল দেহের গতের। প্রথম দলের নাম নদীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম কাহিন। সিরিয়াল বাই সিরিয়াল ক্রমিক নম্বর সহ দলগুলির নাম মনে রাখলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। জান্নাতের পথের প্রতীক। আল্লাহর নিয়ামত প্রাপ্য চার দলের প্রথম দলের নাম, দ্বিতীয় দলের নাম, তৃতীয় দলের নাম, চতুর্থ দলের নাম, এইভাবে সিরিয়ার মতো চার দলের পরিচয় দুইভাবে দেওয়া হয়েছে তফসিরের কিতাবে। একটা বাহ্যিক পরিচয়, একটা আধ্যাত্মিক পরিচয়। প্রথমে আমরা চার দলের বাহ্যিক পরিচয় বুঝি, তারপরে আধ্যাত্মিক পরিচয় বোঝার চেষ্টা করব। আমাদের বাংলাদেশে আধ্যাত্মিকতার দোহাই দিয়া কত রকমের পুহুরি, কত রকমের সিরিকি আর কত রকমের বিদাতি কর্মকাণ্ড চলে সারা রাত্রে বলে শেষ করা যাবে। এই জন্য আধ্যাত্মিকতা কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, মারিফত কাকে বলে, এইগুলি আগের আমলে তামিল পীরের খানকায় চর্চা হতো, এখন জনসভায় আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। খানকায় চর্চা হইলে এটা নিজের জীবনে হাতে নাতে বাস্তবায়নের ব্যবস্থা হবে, আর জনসভায় চর্চা হইলে বাস্তবায়নের ব্যবস্থা হবে না, শুধু বুঝার ব্যবস্থা হবে। কথা বুঝতে পারছেন? আধ্যাত্মিকতা কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, মারিফত কাকে বলে, এটার চর্চা যদি খানকায় হয় তাহলে শুধু বুঝার সুবিধা হবে না, বাস্তবায়নেরও ব্যবস্থা হবে। আর জনসভায় যদি আলোচনা হয় বাস্তবায়নের ব্যবস্থা এখানে হবে না, এখানে শুধু বোঝা যাবে যে কোনটা সত্যিকারের অর্থে মারিফত আর কোনটা মারিফতের নামে ভণ্ডামি, শুধু বোঝা যাবে, এখানে বাস্তবায়নের ব্যবস্থা হবে না। এখানে বাস্তবায়নের ব্যবস্থা হবে না কেন, এটাও একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি মুরিদ হয়েছিল, তাকে হাকিমুল উম্মত কেন বলা হয় সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এখানে নাই। হাকিমুল উম্মতের কাছে এক নবাব মুরিদ হয়েছিল, মুরিদ হওয়ার পরে হাকিমুল উম্মত বললেন আমার খানকায় 40 দিন থাকতে হবে, তোমার চিল্লা দিতে হবে। নবাব বলল আপনার হুকুম পালন করতে আমি রাজি আছি, কিন্তু আমি আগে তো জানতাম না যে আপনার কাছে মুরিদ হওয়ার পর থেকে এখানে 40 দিন থাকতে হবে, এই জন্য পকেট খরচের জন্য কোনো পয়সা আনি নাই বাড়ির থেকে, আপনি পারমিশন দিন বাড়িতে আমি একটা চিঠি পাঠিয়ে দেই, তারা যেন আমার নামে এখানে পকেট খরচের পয়সা মনি অর্ডার করে পাঠিয়ে দেয়। সানবি বললেন চিঠি লেখো, আমাকে পড়াইয়া চিঠি পোস্ট করবা। নবাব মুরিদ হইল তানবীর কাছে, চিঠি পাঠাইতে বাড়িতে পকেট করেছে পয়সা মাটাবার জন্য, তানবী হলেন নবাবের পীর, তিনি বললেন আমাকে চিঠি পড়াইয়া পুষ করবা। এই ব্যাপারে শরীয়তের চিঠি পড়ার ব্যাপারে একটা মশালা আমাদের জেনে নেওয়া দরকার, সন্তানের চিঠি মা বাবার পড়ার অধিকার আছে, স্ত্রীর চিঠি স্বামীর পড়ার অধিকার আছে, ছাত্রর চিঠি উস্তাদের পড়ার অধিকার আছে, মুরিদের চিঠি পীরে পড়ার অধিকার আছে। সুতরাং খানবি অনধিকার চর্চা করলেন না, যা অধিকার আছে তাই বললেন, বললেন আমাকে চিঠি পড়াইয়া পোস্ট করো। নবাব চিঠি লেখবো খানবিকে পড়াইবার জন্য নিয়ে দিল, খানবি বলে দেখলেন চিঠিতে লেখা আমি খানবির কাছে মুরিদ হইতে এসেছিলাম, তিনি মুরিদ করার পরে বললেন এখানে 40 দিন থাকতে হবে, পকেট খরচের পয়সা সাথে আনি নাই, তোমরা আমার চিঠি পাওয়াপত্র মনি অর্ডার করে 1 টাকা পাঠিয়ে দেবা আপাতত, তখনকার 1 টাকা, যখন 1 টাকায় 1 তোলা রুহা কিনতে পাওয়া যাইত, আপনাদের আমাদের 1 টাকা নয়। চিঠির নিচে লেখল বিশেষ দ্রষ্টব্য, সাবধান 1 টাকার কম পাঠাইবে না, 1 টাকার কম পাঠাইলে আমার নবাবগিরির কলঙ্ক হয়, নবাবগিরির কলঙ্ক হয়। থানবি চিঠি ফিরে বললেন ঠিক আছে চিঠি বলা হলো, চিঠি বুঝে থানবি বুঝতে পারলেন তার ভিতরে একটা নবাবী বাপ আছে, নবাবী এই নবাবী বাপটাকেই শরীয়ত তরিকত হকিকত মারিফতের পরিভাষায় তাকাব্বুর বলে, বাংলায় বলে অহংকার, বাংলায় বলে শরীয়ত এটাকে তাকাব্বুর বলে, তরিকত এটাকে তাকাব্বুর বলে, হকিকত এটাকে তাকাব্বুর বলে, মারিফত এটাকে তাকাব্বুর বলে, বাংলা অর্থ হল অহংকার। হাদিস শরীফের রাসূল বলেন বিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে তারও জাহান্নামে যেতে হবে। তার ভিতরে যে অহংকার আছে পৃথিবী থেকে তা নবী বুঝতে পারবে। তারপরে তার নবী বললেন, নবাব মুরিদকে বললেন, তুমি যে 40 দিন আমার খানকায় থাকবা, এই 40 দিনের ভিতরে 5 বেলার নামাজ যে খানকা মসজিদের জমাতের সাথে বলবা, মসজিদ থেকে বের হওয়ার সময় আমার মসজিদের সমস্ত মুসল্লিদের পায়ের জুতাগুলি শুধু বাউ করে দিলে হবে না, তোমার হাতে ধরে তাদের পায়ে লাগাইয়া দিবা। বলেন তো নবাব, যদি মসজিদের সবগুলি মুসল্লির পায়ে নিজের হাতে ধরে জুতাগুলি পরাইয়া দেয় অহংকার থাকবে আরো? এটা কি আলোচনা করলেই চলবে না খানকায় চিল্লা দিতে হবে? তাহলে মারিফত আলোচনার দ্বারা হাসিল হয় না চিল্লার দ্বারা হাসিল হয়? এই জন্য বলছি এখানে শুধু আলোচনা করা যাবে বুঝতে পারবেন, হাসিল করতে পারবেন না। হাসিল করতে হলে কামিল পীরের দরবারে চিল্লা করি করতেই হবে। এরকম আর একটা উদাহরণ বলবো, আর একজন কামিল পীরের নাম ছিল হাজা বাহাউদ্দিন নকশেদম রহমতুল্লাহ। তার দরবারে এক কাকুরিয়া গেল, কাকুরিয়া হালাল উপার্জনের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, হালাল উপার্জনের জন্য। তারপরও শুধু রমজান মাসের বরফ রোজা নয়, সারা বছর ফাঁকে ফাঁকে নগর রোজা রাখে। এরকম একটা নগর রোজা রেখে কাকুরিয়া হাজা বাহাউদ্দিনের দরবারে, সেখানে আরো একজন মেহমান ছিলেন হাজা বাহাউদ্দিন, দুইজন মেহমানের জন্য খানা আনলেন, খানা হাজির করলেন। তাকে যে আমার মনে ভাবলো আমি যদি খেয়ে ভেবি আমার রোজা ভেঙে যাবে, আর আমি না খেয়ে যদি বলি আমি রোজা দার, আমি নফল রোজা রেখেছি, নিজের নফল বন্দীর কথা মানুষের কাছে প্রকাশ করা এটাকে শরীয়ত তরিকত হকিকত মারিফত চার তরিকার পরিভাষায় রিয়া বলা হয়। রিয়া নিজের নফল বন্দীর কথা মানুষের কাছে প্রকাশ করাকে কি বলে? রিয়া। এর বাংলা হলো রূপ দেখানো, আমার বন্দীর কথা মানুষকে দেখানোর জন্য বন্দী করা। খেয়ে ফেললে পূজা নষ্ট হবে, পূজা ভেঙে যাবে, আর আমি নফল রোজা রেখেছি এ কথা প্রকাশ করলে রিয়া হবে। সুতরাং উভয় সংকট থেকে বাঁচার জন্য কাকুরিয়া খাইলও না, আমি নবাব নফল রোজা রেখেছি এমন কথা কইলও না, ঘরের আরেক কুনায় লুকিয়ে বসে রইল। হাজা বাহাউদ্দিন খানা হাজির করার পরে দেখলেন মেহমানের দল খানার কাছে আর একজন ঘরের কুনায় বসে আছে। তিনি বললেন, আউলিয়া তুমি যেই রকমের রোজা রাখছ এমন রোজা রাখার চেয়ে আল্লাহ নিয়ামত খাইয়া নেওয়া বেশি তো। এখানে আবার দুইটা প্রশ্ন আসতে পারে আনুষঙ্গিক। একটা হলো সঠিকভাবে রোজা না রাখতে পারলে যদি খাইয়া নিলে বেশি সব হয়, তাহলে আগামী রমজানে আমরা সঠিকভাবে যারা রাখতে পারি না তারা কি খাইয়া নেব? এক লাভ হলো রমজানে রোজা হলো ফরজ, এটা রাখতেই হবে। আর তিনি বলেছেন নভর রোজার ব্যাপারে, সুতরাং নভর রোজার বিধান ফরজ রোজার উপর বর্তাবে না। আরেকটা প্রশ্ন যাবে, সে লোকটা তো কিছু বলেনি, তিনি কিভাবে জানলেন সে রোজা রেখেছে এবং তার কি দুষ্টাও কিভাবে বুঝলেন? এটার জন্য সাইকেলের আধ্যাত্মিক পরিচয় বুঝতে হবে, সাইকেলের আধ্যাত্মিক পরিচয়। এই সাইকেলের একটা অন্তর কি আছে? সুখের দ্বারা তারা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখে না, কিন্তু অন্তর্দৃষ্টিতে এই চারজন দুনিয়াতেই আল্লাহকে দেখে। সেই অন্তর্দৃষ্টি আল্লাহ যাদেরকে দান করেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন দেখতেছিলেন তার পাশে বসে ব্যক্তি অজু করে, তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার মা বাবার অবৈধ? সে বলে আমি তো মা বাবার অবৈধ ঠিকই আছে, আপনি বুঝলেন কিভাবে? ইমাম আবু হানিফা বলেন তুমি যে হাত তুলতেছ মুখ ধুইতেছ, তোমার হাত ধোয়া পানিতে মুখ ধোয়া পানিতে মা বাবার নাফরমানির গুনার রং দেখতে পাওয়া যায়। মা বাবার নাফরমানির গুনার রং সবার থেকে সেই দৃষ্টি তাকে, এটা একটা আলাদা দৃষ্টি, এই দৃষ্টি জানার অন্তর্দৃষ্টি। সেই অন্তর্দৃষ্টিতে নবীগণ অনেক কিছু অনেক সময় দেখতে পারেন, অলিগণ অনেক সময় অনেক কিছু দেখতে পারেন, সে আলোচনা ইনশাল পরে হবে। অন্তর্দৃষ্টিতে দেখতে পারলে এটাকে গাইড জানা বলে না, গাইড জানা বলে কোনো মাধ্যম নাই, অন্তর্দৃষ্টির মাধ্যম নাই, নবীর মাধ্যম নাই, বহির মাধ্যম নাই, কোন রকমের মাধ্যম ছাড়া নিজে নিজেই যিনি গাইডের খবর জানেন তাকে বলে কোরআনের ভাষায় আলিমুল গাইড। তো খাজা বাহাউদ্দিন ওই কাটুরিয়াকে বললেন, তুমি যে রোজা রেখেছো এমন রোজা রাখাচ্ছে, আল্লাহর নিয়ামত খেয়ে ফেললে বেশি সব হবে। কাটুরিয়া জিজ্ঞেস করলো, হুজুর আমি নহল রোজা রেখি, বললাম না রিয়া হবে, খাইলাম না রোজা ভেঙে যাবে, তারপরও আমার রোজার দুষ্কুণটা যে দোষের কারণে এই রোজা রাখাচ্ছে খেয়ে ফেলা বেশি সব। তিনি বললেন, তুমি রিয়া রোগের থেকে বাঁচতে পেরেছ, রিয়া রোগ তোমার মধ্যে নাই, মারাত্মক আর একটা রোগ আছে, এটাকে তরিকতের পরিভাষায় বলে উজবু, তরিকতের পরিভাষায় বলে উজবু, বাংলা ভাষায় বলে আত্মগরিমা। আমি নভল রোজা রাখি অথচ কাউকে দেখাই না, কাউকে বলি না, আমার মতো এমন গুহন বন্দী বর্ণাওয়ালা কতজন পাওয়া যাবে, এটা রিয়ার থেকে আরো খারাপ, রিয়ার থেকে আরো খারাপ। আমাদের মধ্যে এমন মুসলমান আছি না ভালো কাজ করি এবং মানুষকে দেখাতে চাই, চিকিৎসা কি এখানেই হয়ে যাবে, রাখান খায় চিন্তা দিতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছি না ভালো কাজ করি, ভালো আমল করি, কাউকে দেখাই না, কিন্তু মনে মনে ভাবি আমি একজন ভালো আমল করনেওয়ালা আছি কিনা, এখানেই চিকিৎসা হবে না শুধু বুঝতে পারা যাবে, চিকিৎসা হবে কোথা, এই জন্য বলেছি এখানে শুধু আলোচনা করা যাবে তামিল বিরার ভণ্ড বীরের পার্থক্য বোঝার জন্য, এখানে বসে বসে হাসিল করা যাবে না, হাসিল করতে হইলে তামিল বীরের খানকায় চিল্লা বটি করতে হবে। চারজনের একটা পরিচয় হলো বাহ্যিক, আরেকটা পরিচয় আন্তরিক। আমরা প্রথমে বাহ্যিক পরিচয়টা বোঝার চেষ্টা করছি, নবীগণের বাহ্যিক পরিচয়, সিদ্দিকগণের বাহ্যিক পরিচয়, শহীদগণের বাহ্যিক পরিচয়, সালেহগণের বাহ্যিক পরিচয়, যাদেরকে জান্নাতে গিয়ে আমরা দেখতে পাব, যাদের কি আপনারা জান্নাতে দেখতে পাবেন, নবীগণকে জান্নাতে গিয়ে চাক্ষুষভাবে দেখতে পাবেন, সিদ্দিকগণকে আপনারা জান্নাতে গিয়ে চাক্ষুষভাবে দেখতে পাবেন, শহীদগণকেও দেখতে পাবেন, সালেহগণকেও দেখতে পাবেন, কিন্তু তাদের বাহ্যিক পরিচয় কি তাদের জেনে নেওয়া দরকার। নবীগণ ওই সমস্ত মানুষকে বলা হয়, আর রাসূল ইনসান, রাসূল মানুষের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, সমস্ত আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়। কিতাবটার নাম সরহে আকাইদে নাসাবি, এতে লেখা আছে রাসূল ওই মানুষের নাম যাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কাছে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, রাসূল ওই মানুষের নাম। সুতরাং যারা রাসূলকে তাজিম করতে করতে বলে রাসূল মানুষ নয়, এদের আকীদা সহি গলত, আকীদার ফাউন্ডেশন যুক্তি, আমি বলেছি গলত ইসলামের নামে গলত আকীদার ফাউন্ডেশন কি যুক্তি, বলে আমরা যেহেতু মানুষ তাতে নবীও যদি মানুষ হন তাহলে আমরাও মানুষ, নবীও মানুষ, দেবদান রইল কোথায়, এই হইল যুক্তি। এটা কত বড় হসা যুক্তি, এটা বোঝার জন্য একটা উদাহরণ বলি, আপনাদের এখানে কোন রাস্তার পাশে কোন মুচিরা বসে কখনো মানুষের জুতা সেলাই করে, এরা কি মানুষ নয়, মানুষ বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর গফরউদ্দিন আহমদ, উনাকে মানুষ বলা যাবে। কারণ মুসিও যদি মানুষ হয় আর ডক্টর গফরউদ্দিনও যদি মানুষ হয় তাহলে তাদের মধ্যে ব্যবধান রইল কোথায়? এটা একটা যুক্তি হইল না ভাষা যুক্তি? মুসি মানুষ আর গফরউদ্দিন মানুষের আকাশ পাতাল ব্যবধান আছে কিনা? ঠিক তেমনি ভাবে তুমি মানুষ আর মমি মানুষের আকাশ পাতাল ব্যবধান আছে। যুক্তি দিয়া ইসলামী আকিদা দূষণ করলে তার নামই গুমরা, তার নামই পথভ্রষ্ট। ইসলামী আকিদা সহিনা দলত যাতাইয়াকে নামাজ কাটি দিয়া শূন্যতে রাখুন এবং জমাতে সাহাবা। নবীগণ ওই সমস্ত মানুষকে বলে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দুনিয়াতে পাঠানো হয় মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তাদের নাম নবীগণ। নবীগণের বাহ্যিক পরিচয়, সিদ্দিকগণের বাহ্যিক পরিচয়। সিদ্দিকগণ ওই সমস্ত উম্মতকে বলা হয়। এবার নবীগণ না উম্মত, সিদ্দিকগণ ওই সমস্ত উম্মতকে বলা হয় যারা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা শোনা মাত্র যাচাই বাছাইয়ের দরকার মনে না করে, সাক্ষী প্রমাণের দরকার মনে না করে, একান্ত আত্মশীল হয়ে বিশ্বাস করে গেলে যে সমস্ত উম্মতে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করার জন্য যাচাইয়ের দরকার মনে করে, বাছাইয়ের দরকার মনে করে, সাক্ষীর দরকার মনে করে না, প্রমাণের দরকার মনে করে না, বিনা সাক্ষীতে বিনা যাচাইয়ে বিনা প্রমাণে আল্লাহ বলেছেন যাচাইয়ের দরকার নাই বিশ্বাস করি, রাসূল বলেছেন যাচাইয়ের দরকার নাই বিশ্বাস করি, এই এই পর্যায়ের উন্মোচনকে বলা হয় সিদ্দিকী। শহীদ ওই সমস্ত উন্মোচনকে বলা হয় যারা আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা পালন করার জন্য যে কোনো মুহূর্তে নিজের জান মাল সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা পালনের জন্য সদা সর্বদা জান দিতে হইলে জান দিতে প্রস্তুত, মাল দিতে হইলে মাল দিতে প্রস্তুত, সব কিছু দিতে হইলে সব কিছু দিতে প্রস্তুত, ওই সমস্ত উম্মতের নাম শহীদগণ। এই সমস্ত উম্মতের নাম ওই সমস্ত উম্মতের নাম যে উম্মতেরা গুনার কাজগুলি বর্জন করে সোয়াবের কাজগুলি পালন করার অভ্যাস করে, সকল প্রকার গুনার কাজ বর্জন করে করে সকল প্রকার সোয়াবের কাজ পালন করার করতে সচেষ্ট থাকে, এই সমস্ত উম্মতের নাম সালেম। আল্লাহ বলেন তোমাদের যারা আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা পালন করে চলবে দুনিয়ায় তারা পরকালে জান্নাতে নবীগণের সাক্ষাৎ পাবে, সিদ্দিকগণের সাক্ষাৎ পাবে, শহীদগণের সাক্ষাৎ পাবে, সালেমগণের সাক্ষাৎ পাবে। এই হল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণের সংকেতে বাহ্যিক পরিচয়। কি পরিচয়? বাহ্যিক পরিচয়। উঠে থাকতে বলুন সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এদের এদের জন্য কি নবী হওয়া জরুরি? উম্মতের মধ্যে ও সিদ্দিক আছে, উম্মতের মধ্যে ও শহীদ আছে কিনা, উম্মতের মধ্যে ও সালেহ আছে কিনা? সুতরাং সিদ্দিকীন সুহাদা সালেহীন, সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই তিন দলের সমষ্টিগত নাম আউলিয়ায়ে কেরাম। তিন দলের সমষ্টিগত নাম আউলিয়ায়ে কেরাম। আউলিয়া ওলি শব্দের বহুবচন, আউলিয়া ওলি শব্দের বহুবচন, ওলি শব্দিকর্ত অনেক, এর মধ্যে এক ওলি শব্দের একটা শব্দিকর্ত হল বন্ধু, ওলি শব্দের একটা শাস্তি করতে হলো বলুন, তাহলে আল্লাহর ওলি কথার অর্থ কি? আল্লাহর সিদ্দিকগণ উম্মতের সিদ্দিকগণ আল্লাহর বন্ধু, উম্মতের শহীদগণ আল্লাহর বন্ধু, উম্মতের সালেহগণ আল্লাহর বন্ধু। এই জন্য এদের সমষ্টিগত নাম আউলিয়া, সমষ্টিগত নাম আউলিয়া। কিন্তু আমাদের বর্তমান সমাজে আল্লাহর বন্ধুদের সুস্পষ্ট পরিচয় আলোচিত না হওয়ার কারণে ল্যাংপেশা, জটাশা, গুঙ্গুর শাক, জিঙ্গি শাক এইগুলিরে দাফন কিনে মাদ্রাসা দেয় বলে অলিন মাদা, সবাই একই বলে অলিন মাদা। আর সাধারণ মুসলমানের একটা একই ভক্তি আছে, অলি নাম শুনলেই ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে, যে ভালো কথা। অলিতে ভক্তি শ্রদ্ধা করবে না তো করবে না, অলিতে ভক্তি শ্রদ্ধার পাত্র। কিন্তু যাকে অলি বলা হচ্ছে তার মধ্যে অলি হওয়ার কর্মকাণ্ড ছিল কিনা তার তলায় এদেখার মতো মুসলমান এই সময় কম পাওয়া যায়। এই জন্য আমি আনুষঙ্গিক পারে অলির পরিচয়টা সুস্পষ্ট ভাবে বলতে চাই, যেন কোনোদিন এই ব্যাপারে আপনাদের মধ্যে আর কোনো বিভ্রান্তি না হয়। চিনে নেওয়া দরকার, যেন এই সমস্ত বন্ধদের কবরকে মুসলমানের সমাজে অলির মাজার নামে আখ্যায়িত করতে না পারে না। পাঁচটা কাজের তারা যে কোনো মানুষ বলি হতে পারে, কতটা কাজের তারা? এই পাঁচটা কাজের কোনো একটা কাজ না হলে অলি আড্ডাই কিন্তু হওয়া যাবে, অলি হওয়া যাবে না। আমি একটা একটা করে বলবো, আপনারা শুধু স্মরণ রাখা দরকার। প্রথমত বলুন, অলি হওয়ার জন্য সর্বমোট কতটা কাজের দরকার? এক নম্বর, এটা ক্রমানুসারে প্রথমে এক নম্বরটা, তারপরে দুই নম্বরটা, তারপরে তিন নম্বরটা, তারপরে চার নম্বরটা, তারপরে যে পাঁচ কাজের দ্বারা যে কোনো মানুষ অলি হতে পারে, এই পাঁচ কাজের প্রথম কাজ হইল গুনাহ ছেড়ে দেওয়া। গুনার কাজ মিথ্যা কথা বলা শোনা কিনা, মিথ্যা মামলা করা শোনা কিনা, মিথ্যা সাক্ষ্য দেওয়া শোনা কিনা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ব্যাপারটা শোনা, গান শোনা, বার্তা শোনা, এগুলি করে কিনা আমাদের দেশের কোনো মুসলমান? তাহলে এগুলি করতে থাকে সেই ব্যক্তি, এইগুলি করতেছে সেই ব্যক্তি আল্লাহর অলি হওয়ার দরজা খোলা আছে না প্রথম দরজাই বন্ধ? এইগুলি যারা করতে থাকে তাদের জন্য অলি হওয়ার প্রথম দরজাই বন্ধ, প্রথম দরজাই বন্ধ। গান বাজনা অলি হওয়ার পথ, হ্যাঁ, অলি শব্দের অর্থ যদি বন্ধু বলা হয় আর আল্লাহর অলি না হয় শয়তানের অলি যদি বলা হয়, তাহলে গান বাজনাই অলি হওয়ার পথ। গান বাজনাই কার অলি? শয়তানের অলি হওয়ার গান বাজনা, আল্লাহর অলি হওয়ার পথ নয় গান বাজনা, আল্লাহর অলি হওয়ার পথ নয় সুদ খাওয়া, আল্লাহর অলি হওয়ার পথ নয় ঘুষ খাওয়া, আল্লাহর অলি হওয়ার পথ নয় মদ খাওয়া, আমার অলি হওয়ার পথ নয় গাঞ্জা খাওয়া। মাতার গোটা অলি হওয়ার, আল্লাহর অলি হওয়ার পথ নয় শয়তানের অলি হওয়ার পথ। ল্যাংটা টাকা ল্যাংটা আল্লাহর অলি হওয়ার পথ না শয়তানের অলি হওয়ার পথ, ল্যাংটা টাকা আল্লাহর অলি হওয়ার পথ নয় শয়তানের অলি হওয়ার পথ। সবগুলি হারাম কাজ, গুনার কাজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন না? সাধারণ বন্ধু, কেবল বন্ধু ছিলেন আপনার ধৈর্যের সাথে বসে একটু পরে ইনশাল্লাহ বলবেন। আপাতত শুধু স্মরণ রাখুন মোহাম্মদ মুসলা আল্লাহর বন্ধু ছিলেন তো, মাথায় লম্বা চোখ ছিল না কিছুটা, কিছুটা লম্বা ছিল, লম্বার পরিমাণ নাই, বেশির থেকে বেশি ঘাড় পর্যন্ত, বেশির থেকে বেশি এর নিচে পুরুষের জন্য চুল লম্বা রাখা হারাম, গাড়ির নিচ পর্যন্ত পুরুষের জন্য চুল লম্বা রাখা হারাম। হারাম থাকলে গুণা হয় কিনা? এর চেয়ে বেশি লম্বা চুল মাথায় রেখে পুরুষ আপনার বলি হয় কিভাবে? তারপর রাসূলের মাথায় যে পরিমাণ লম্বা চুল ছিল ওইগুলি কি ধুইতেন? ওইগুলিতে তেল দিতেন? ওইগুলি কি আশ্রাইতেন? বলেন তো নিয়মিত লম্বা চুল ধুইলে, নিয়মিত লম্বা চুলে তেল দিলে, নিয়মিত লম্বা চুল আশ্রাইলে যটা হবে কোনদিন? তাহলে কোন লম্বা চলে চুলে যেটা হয়, নবীর তরিকার লম্বা চুলে যেটা হয়, না শয়তানের ভক্তির লম্বা চুলে যেটা হয়, তাহলে এটা ওই হয় কি বলে? ওলি হয় না, সরকারের ওলি হয়, কত কাজ? সকল প্রকার গুণাবর্জন করা ওলি হওয়ার প্রথম কাজ, ওলি হওয়ার প্রথম কাজ। দুই নম্বর কাজ, ফরজ বন্দেগী ঠিক মতো করা, ফরজ ইবাদত ঠিক মতো করা। তিন নম্বর কাজ, ওয়াজিব ইবাদত ঠিক মতো করা, ওয়াজিব আমল ঠিক মতো করা। চার নম্বর কাজ, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করা। এই পর্যন্ত কতটা হলো? এই চারটা যদি করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়, হাসরের মাঠে নবীর শাফাত পাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য আরো একটা বাকি, আল্লাহর ওলি হওয়ার জন্য আরো একটা বাকি। দেখেন এই লোকটা এই চার কাজের দ্বারা হাসরের মাঠে নবীর শাফাত পাবে, এই চার কাজের দ্বারা হাসরের ভিতরে লোকটা জাহান্নাম থেকে নাজাত পাবে, এই চার কাজের দ্বারা লোকটা আসরের বিচারে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওলি হবে। সুতরাং জাহান্নাম থেকে নাজাত পাওয়া আর আল্লাহর ওলি হওয়ার এক কথা আছে। পাঁচ নম্বরটার দ্বারা ব্যবধান কত নম্বরের দ্বারা ব্যবধান হবে? পাঁচ নম্বরের দ্বারা ব্যবধান, সেটা হল সুন্নতে জায়দা নফল মুস্তাহাব আমলগুলি যে যত বেশি বেশি করবে সে আল্লাহ তত বড় ওলি হবে। আগের চারটা বাদ দিয়া, আগের চারটা ঠিক করার পর সুদ করে চকি হলে ওলি হবে, ঘুষ করে বিক্রি করলে ওলি হবে, ল্যান্ড ব্যবসায় গুলো করলে ওলি হবে, সিরিয়াস তাহলে সিরিয়াস শিক্ষার্থী হবে কিনা? এই জন্য বলেছিলাম সিরিয়াস বাই সিরিয়াস স্মরণ রাখতে হবে। ওলি হওয়ার পাঁচ কাজ, ওলি হওয়ার কত কাজ? এক নম্বর সকল গুণা ছেড়ে দেওয়া, দুই নম্বর সকল ফরজ আমল করা, তিন নম্বর সকল ওয়াজিব আমল করা, চার নম্বর সকল সুন্নতে মুআক্কাদা আমল করা। এই পর্যন্ত শাফাত হওয়ার ব্যবস্থা হইল, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হইল, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইল, ওলি হইল না, ওলি হইল না। ওলি হওয়ার পাঁচ নম্বর কাজ, বাস্তবটাকে শূন্যতে যায় যা নফল করতে হবে, এই বাস্তবটার দ্বারা ওলি হয় কেন? বাকি চারটার দ্বারা ওলি হয় না কেন? তার কারণ শ্রীন কেরম দেখেছেন গুনাহ রাখছে জাহান্নাম থেকে নিজের যান বাঁচানির স্বার্থে, আল্লাহকে রাজি করা তার আসল ব্যাপার না, যান বাঁচানি আসল ব্যাপার। ফরজ আমল করেছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, ওয়াজিব আমল করেছে জান্নাত লাভের স্বার্থে, সুন্নতের মুআক্কাদা আমল করেছে নবীর শাফাত পাওয়ার স্বার্থে। এখানে কার স্বার্থ? হয়তো জাহান্নাম থেকে বাঁচার স্বার্থ, না হয় জান্নাত হওয়ার শর্ত, না হয় নবীর সাফাত হওয়ার শর্ত। এই সাইড কাজের মধ্যে তিন শর্তের কোনো কোনো না কোনো শর্ত আছে, তার সাক্ষ্যবাদী আল্লাহর অলি হতে পারে না, সাক্ষ্যবাদী আল্লাহর অলি হতে পারে। নফল আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচবে, এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন ঠিক কিনা? নফল বন্দেগি না করলেও জাহান্নাম থেকে বাঁচবে, নফল বন্দেগি না করলেও জান্নাতে যাবে, নফল বন্দেগি না করলেও নবী সাফাত পাবে। তাহলে করে কেন? শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে, শুধুমাত্র বলুন নিজের জন্য না আল্লাহর জন্য, সাইটটা করে নিজের জন্য, এই জন্য সাইটটা পিড়া নিজের স্বাস্থ্যহানি হয় বলি হতে পারে না, বাস্তবতা করে আল্লাহর জন্য, এই জন্য বাস্তবতা করে আল্লাহর বলি হয়। এক কারণ, দুই নম্বর কারণ, সাইটটা কাজ এগুলি ব্যর্থতামূলক, গুনাহ করতে হয় মুসলমানের ব্যর্থতামূলক, ফরজ আমল করতে হয় ব্যর্থতামূলক, ওয়াজিব আমল করতে হয় ব্যর্থতামূলক, সুন্নতে মুআক্কাদা আমল করতে হয় ব্যর্থতামূলক, কিন্তু সুন্নতে জায়েদা ব্যর্থতামূলক না, ঐচ্ছিক ঐচ্ছিক, এই ঐচ্ছিক আমলটা করে কেন আল্লাহর কাছে সে প্রিয় পাত্র হয়, কিভাবে কেন তার একটা উদাহরণের মাধ্যমে ধরুন, ঢাকা শহরে দুই বন্ধু আছে, খুব ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু, একজন বন্ধুকে বাদ দিয়ে আর একজন বন্ধুর অনুষ্ঠান হয়, একজন বন্ধুকে বাদ দিয়ে আর একজন বন্ধুর বিয়ে হয় না, একজন বন্ধুকে বাদ দিয়ে আর একজন বন্ধুর ঈদ হয় না, সাধারণ বন্ধু না ঘনিষ্ঠ বন্ধু, এই দুই বন্ধুর এক বন্ধু হজ করতে গেল মক্কা করি বলে, আর এক বন্ধু রইল ঢাকা, এই লোকটা হজ করতে মক্কা করি গেল, ওই লোকটা সেখানে গিয়ে তার বন্ধুর মতো আরেকটা লোক দেখতে পেল, বন্ধুকে না বন্ধুর মতো আরেকটা লোক, মত বলতে তার চেহারা অনেকটা তার বন্ধুর চেহারার সাথে মিলে, তার কথাবার্তা তার বন্ধুর কথাবার্তার মতো, তার লিবাস পোশাক তার বন্ধুর লিবাস পোশাকের মতো, তার চালচলন তার বন্ধুর চালচলনের মতো, তার আচার ব্যবহার তার বন্ধুর আচার ব্যবহারের মতো, বন্ধু না বন্ধুর মতো ভালো লাগবে, বন্ধুর মতো আচরণ কারোর কাছে পাইলে ভালো লাগবে, ভালো লাগবে বন্ধু হওয়ার কারণে না বন্ধুর নমুনা হওয়ার কারণে, তিনজন নিলামে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে একজন মাত্র আছেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু কদম একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হলেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতে জায়েদা যদি কোনো উম্মত আমল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাতার সুলের মতো চুল রাখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাতার টুহির মতো টুহি ব্যবহার করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাতার ভাতির মতো ভাতি ব্যবহার করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর লিবাস পোশাকের মতো লিবাস পোশাক ব্যবহার করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুচের মতো নিজের ঠোঁটের মুচ রাখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাড়ির মতো নিজের মুখের দাড়ি রাখে, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হইল না ঘনিষ্ঠ বন্ধুর নমুনা হইল? আল্লাহ বলেন তুই আমার বন্ধু ছিলে না, আমার বন্ধুর নমুনা দলি, এই কারণে তোরে আমার সাধারণ বন্ধুদের অন্তর্ভুক্ত করে নিলাম, আমার ওলিদের অন্তর্ভুক্ত করে নিলাম। বুঝে থাকলে বলুন কত কাজের দ্বারা অলি হয়? পাঁচ কাজের দ্বারা অলি, প্রথম চারটা পরে না, প্রথম চারটা আগে, প্রথম চারটা সিদ্দিকী অলিদের অন্তর্ভুক্ত, সোহাদা অলিদের অন্তর্ভুক্ত, সালেহী অলিদের অন্তর্ভুক্ত, সিদ্দিক কোনো আল্লাহর অলি, শহীদ কোনো আল্লাহর অলি, যদি কেউ দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো জীবনযাপন করে, পঞ্চম নম্বর আমলের অভাবে ওলি হতে না পারলেও, স্মরণ আছে কথা, পঞ্চম নম্বর আমলের অভাবে ওলি হতে না পারলেও জান্নাতে গিয়া নদীগণ এবং অলিগণের সাথে দেখা করে, জান্নাতে গিয়া নদীগণ এবং অলিগণের সাথে দেখা। এই গেল নদীগণ কৃত্তিকগণ শহীদগণ তাহলে এখনের চার দলের বাহ্যিক পরিচয়, কেমন পরিচয়? বাহ্যিক পরিচয়। আরেকটা আছে এই চার দলের আধ্যাত্মিক পরিচয়। আমাদের বাংলাদেশ বর্তমানে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত, আধ্যাত্মিকতার বন্যায় মোহাম্মদ রসুল্লাহ জমানার থেকে হজরত শাহজালাল মুজার প্রতি এমনই রহমতুল্লাহ জমানা পর্যন্ত মানুষ পাঁচটাদের দ্বারা ওলি হওয়ার সাধনা করত, জিন্দাবিদের খানকায় গিয়া জিন্দাবিদের খানকায়। আর আমাদের যুগের মানুষ ওলি হওয়ার সাধনা করে মোরাবিদের মাজারও গিয়া, কারণ আমার এই মোরাবিদে আমাকে নামাজ শিখাইয়া দিবে, এই মোরাবিদে আমাকে সুদ ছাড়াইয়া দিয়ে, মুর্দাবিদে আমাকে ওয়াজিব আমল করাইয়া দিবে, মুর্দাবিদ আমাকে সুন্নতে মুয়াক্কাদ আমল করাইয়া দিবে, মুর্দাবিদ আমাকে দখল বন্দী করায় প্রশিক্ষণ দেবে। তাহলে ওলি হওয়ার ট্রেনিং মোরাবিদের কবরে না জিন্দাবিদের দরবারে? আগের জমানার মানুষ ওলি হওয়ার সাধনা করতো জিন্দাবিদের দরবারে, বর্তমান জমানার মানুষ ওলি হওয়ার সাধনা করে মোরাবিদের কবরে। কিরের কাছি, কিরের কাছল, মুরিদকে আল্লাহ চিনে গেল, কিরের কাজ মুরিদকে আল্লাহ চিনে গেল। আল্লাহ আল্লাহ চিনা বলতে কি বোঝায়? বাংলা ভাষায় বলে চিনা, আরবি ভাষায় বলে মারিবত। মারিবত শব্দের বাংলা কি? চিনা। বাংলা ভাষায় এর অর্থ হল চিনা বা পরিচয়, আরবি ভাষায় শব্দটা হল হরিভক্ত। তাকে বলে মুহাসিরিন একরাম লিখেছেন দুইটা জিনিসের সমষ্টির নাম আল্লাহর মারিফত, কতটা জিনিসের সমষ্টির নাম? দুইটা জিনিস একত্র হইলে আল্লাহর মারিফত হাসিল হয়, দুইটা জিনিস একত্র হইলে আল্লাহর মারিফত হাসিল হয়। একটা হইল আল্লাহর মহব্বত, আর একটা হল আল্লাহর ভয়। আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় যেই অন্তরে হাসিল হইল সেই অন্তরে আল্লাহর মারিফত হাসিল হইল। কিন্তু বাঙালি এত চালাক, যদি জিজ্ঞেস করেন আল্লাহরে মহব্বত করো কিনা, বলবে আমি সবার চেয়ে নিজে মহব্বত অত মহব্বত আপনার মনে করেন। যদি জিজ্ঞেস করেন আল্লাহকে ভয় করো কিনা, বলবে আমি সবচেয়ে নিজে মহব্বত করি, অত তো সুদের কাজ হাসালে না। যে জরুরি আমল করে না আর বলে আমি আল্লাহকে মহব্বত করি সে মৃত্যু, যে পুনরাবাস থাকে না আর বলে আমি আল্লাহকে ভয় করি সে মৃত্যু। সুতরাং মিশামিশি আল্লাহরে মহব্বত করা আর ভয় করার নাম মারিফত হয়, সত্য সত্য আল্লাহকে মহব্বত করা এবং আল্লাহকে ভয় করার নাম আল্লাহর মারিফত। এই জন্য মুহাসিরিন লিখেছেন মহব্বত এবং ভয়ের চর্চা সীমারেখা আছে, কি পরিমাণ মহব্বত করতে করলে আল্লাহর ওলি হবে না আল্লাহর মারিফত হাসিল হবে, কি পরিমাণ ভয় করলে আল্লাহর মারিফত হাসিল হবে। লিখেছেন আল্লাহকে যে পরিমাণ মহব্বত করলে আল্লাহর বন্দেগি থাকতে পারে না, আর আল্লাহকে যে পরিমাণ ভয় করলে গুনার কাজের সাহস করতে পারে না, ওই পরিমাণ মহব্বত এবং ভয় অন্তরে হাসিল হওয়ার নাম আল্লাহর মারিফত হাসিল হওয়া। ওই পরিমাণ মহব্বত আর ভয় অন্তরে হাসিল হওয়ার নাম আল্লাহর মারিফত হাসিল হওয়া। বুঝেছেন? বলুন নিজে নিজে হাসিল হবে না পীরের দরবারে সাধনা করা লাগবে? কোন পীরের দরবার? মরা বিদে আমারে সুদ ছাড়াইয়া দিবে, মরা বিদে আমারে ঘুষ ছাড়াইয়া দিবে, মোরাবিরে আমাকে মত ছড়াইয়া দিয়ে, মোরাবির আমাকে কেন্দ্র ছড়াইয়া দিয়ে, মোরাবির আমাকে দাদার বানাই দিবে, মোরাবির আমাকে আমাকে বানাই দিবে। তাহলে মোরাবিরের বক্ত গেল জিন্দা ভিত্তিয়া, তার কারণ হইল জিন্দাবিরের কাছে গেলে নিজেকে নিজে সংশোধন করতে হয়, আর মোরাবিরের কাছে যা মনে চায় তাই তো যাই জান্নাতের পানি হতে সন্ধান হওয়া যায়। মোরাবিরের কাছে যায় ভারী হতে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার কোনো ভারী ভোট নাই, জান্নাতে যাওয়ার সুদা হোক। মোরাবিরের মাজার বেলে আমাকে সুখ ছাড়তে বাধ্য করবে না, মোরাবিরের মাজার বেলে এই বীরা আমাকে ঘুষ ছাড়তে বাধ্য করবে না, মোরাবিরের মাজার বেলে এই বীরা আমাকে ফার্স্ট বেলা করতে বাধ্য করবে না। কিন্তু জিন্দাবিরের দরবারে গেলে ফার্স্ট বেলা নমাজ না পড়লে আমাকে পিটাইবে, জিন্দাবিরের দরবার করে সুদ না করলে আমাকে পিটাইবে, জিন্দাবিরের দরবার করে ঘুষ না ধরলে আমাকে শাস্তি দেবে। এই কারণে পানি হতে অনুসন্ধান অনুসন্ধানীরা জিন্দাবিরের দরবার বাদ দিয়া তখন মোরাবিরের মাজারে পাব। অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি মনে করেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সে বড় মারিফতওয়ালা জগতে আরো কেউ আছে? দেখুন তো মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মেয়ের ফাতেমা কি বলেন সহি বুখারী শরীফের হাদিস উল্লেখে, আল্লাহর রাসূল নিজের মেয়ের ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনতি বি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে বাঁচার মতো আমল তোমাকেই করতে হবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মেয়ের ফাতেমাকে বলেন, জাহান্নামের শক্তি থেকে বাঁচতে চাইলে বাঁচার মতো আমল তোমাকেই করতে হবে, মোরাবিরের মাজার বেলে আমাকে এই কথাটা বলে দেবে। এবার বুঝলেন রহস্য কি, মোরাবিরের মাজার যাওয়ার আমাকে সুখ ছাড়তে বলবে না, আমাকে ঘুষ ছাড়তে বলবে না, আমাকে মদ ছাড়তে বলবে না, আমাকে গাঞ্জা ছাড়তে বলবে না, আমাকে গান ছাড়তে বলবে না, আমাকে ভাঙা ছাড়তে বলবে না, আমাকে পাঁচবার আনোয়ার করতে পারবে না, আমাকে রোজা রাখতে বলবে না, আমাকে পর্দা ভাব পর্দা পালন করতে বলবে না, আমাকে তহল আমল করতে বলবে না, আমাকে ওয়াজিব আমল করতে বলবে না, আমাকে সুন্নত আমল করতে বলবে না, কোনো ভালো আমল করতে বলবে না, কোনো খারাপ কাজ থাকতে বলবে না। এই জন্য এই সমাজের সালেকা বাঙালি রামর আভিনে ভালো যার নিজের মারিফত হাসিল হয়েছে মুনিদান তার কাছে গেলে এই মারিফত হাসিল হবে, তার কাছে গিয়ে বসে থাকতে হবে না, তার দেওয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পর্যায়ে আমরা চারটা জিনিস বোঝা দরকার, শরীয়ত তরিকত হকিকত মারিফত, এরপরে আর চারটা জিনিস বোঝা দরকার, সাইজ কাজের দ্বারা একটা জিনিসের মাধ্যমে পীর করলে আল্লাহর মারিফত হাসিল হয়, কিন্তু আল্লাহ হইতে গেলে একটা কাজের দরকার হয়, এই সাইড কাজ কি কি এটা একটু পরে শুনবেন ইনশাল। আগে আমরা বুঝে নিই শরীয়ত কাকে বলে, তরিকত কাকে বলে, হকিকত কাকে বলে, মারিফত কাকে বলে। আমি এটি বলেছি এখানে আলোচনা করা যাবে, এখানে সাধনার লাগা হয়, সাধনার জন্য কামিল বীরের ভাষায় যাবে, এখানে শুধু আলোচনা করা যাবে, কামিল বীরের বন্ধ বীরের ভাষ্য কি না কি। বন্দা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনে একটা পথের বিবরণ দিয়েছেন, আল্লাহ পাওয়ার জন্য বন্দা আল্লাহ পাওয়ার জন্য পথের বিবরণ দিয়েছেন আল্লাহ কোরআন, রাসূলে করিম সুলতান লক্ষ লক্ষ হাদিসে সেই কোরআনে ব্যাখ্যা করেছেন, লক্ষ লক্ষ হাদিসে কি করেছেন কোরআনে ব্যাখ্যা করেছেন। সুতরাং কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার যে পথটা বর্ণিত হয়েছে এই পথটাকে কুরআনে লাগায় সিরাতে মুস্তাকিম বলা হয়েছে। আল্লাহ তাআলার পথের নাম সিরাতে মুস্তাকিম, এর বাংলা অর্থ হল সুদা পথ। সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ সুদা পথ, আল্লাহ তাআলার পথ, জান্নাতে যাওয়ার পথ, নবীগণকে দিকিন সুহাতার সালেহীনের সাথে সাক্ষাৎ করার পথ, নাম সিরাতে মুস্তাকিম, বাংলা অর্থ সুদা পথ। এই পথের ক্ষেত্রে অংশ পথের অংশ কতটা, প্রথম অংশটার নাম শরীয়ত, দ্বিতীয় অংশটার নাম তরিকত, তৃতীয় অংশটার নাম হাকিকত, চতুর্থ অংশটার নাম মারিফত, চতুর্থ অংশটার নাম মারিফত। এই চারটা অংশ সিরিয়াল বাই সিরিয়াল ক্রমানুসারে নাম রিয়াকে স্মরণ রাখি, তারপরে বোঝার চেষ্টা করি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কতটা হতে চাই অংশ, একটা হতে পথটার নাম সিরাতে মুস্তাকিম, কি হওয়ার পথ, আল্লাহ হওয়ার পথ। আল্লাহ কোথায় করে নিয়েছেন কোরআনে, রাসূল কোথায় ব্যাখ্যা করেছেন হাদিস, যেই গণ্ড মূর্খ কোরআনও শিখত না হাদিসও বুঝত না, সে কি জানে শরীয়তের খবর, সে কি জানে তরিকতের খবর, সে কি জানে হাকিকতের খবর, সে কি জানে মানিকতের খবর। আল্লাহ শরীয়ত তরিকত হাকিকত মানিকত কোথায় বুঝাইছে, কোরআনে, রাসূল কোরআনের ব্যাখ্যা কোথায় করেছেন। এখন যে ব্যক্তি কোরআনও শিখল না হাকিকত বুঝল না, সে শরীয়ত বুঝল, তরিকত বুঝল, হাকিকত বুঝল, মানিকত বুঝল, তাহলে যে ব্যক্তি কোরআন হাদিস শিখল না সে কিভাবে কিভাবে, আপনাদের সমাজে কি কোরআন হাদিস শিখে নাই যেমন ঠিক নাই, সে মুরিদানকে কুল ভক্তি রেখে যায়, সে তো নিজেই সুদা ভক্তি মেলাই, কারণ সুদা ভতের জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন, সুদা ভতের ব্যাখ্যা রসুল হাদিসে করেছেন, সে কোরআনও করল না হাদিসও দিল না, সে কি হইয়া মুরিদানকে কি শিক্ষা দিতে চা, সুতরাং কেন হল আমার নবী। আল্লাহ কোরআনে আল্লাহ হওয়ার যে পথ শুনেছে নিজের নাম কতটা অংশ, প্রথম ধর্ম, দ্বিতীয় ধর্ম, তৃতীয় ধর্ম, চতুর্থ ধর্ম। এবার শুনুন শরীয়ত জানানে ভাবত্তর, তরিকত জানানেও ভাবত্তর, হকিকত জানানেও পাচত্তর, মারিফত জানানেও ভাবত্তর। এই পাঠক বিশিষ্ট এই চারটা নাম কেন রাখা হইল, তার রহস্য হল দুইটা, কতটা রহস্য, এক নম্বর রহস্য হল ইসলাম ধর্মের ভিত্তি পাঠটা, ইসলাম ধর্মের ভিত্তি কটা, যদি তুমি মানো তাহলে তোমার শরীয়ত আছে, এই জন্য শরীয়ত বানানে হতক্কর, পঞ্চভিত্তির ইসলাম যদি মানো তাহলে তোমার তরিকত আছে, এই জন্য তরিকত বানানে হতক্কর, পঞ্চবৃত্তির ইসলাম যদি মানো তাইলে তোমার হাকিকত আছে, এই জন্য হাকিকত বানানে পাচক্কর, পঞ্চবৃত্তির ইসলাম যদি মানো তাইলে তোমার মারিফত আছে, এই জন্য মারিফত বানানে পাচক্কর। ইসলামের ভিত্তি করা এটা না মানার জন্য শরীয়ত বানানে পাচক্কর, মানার জন্য ইসলামের পঞ্চবৃত্তির না মানার জন্য তরিকত বানানে পাচক্কর, না মানার জন্য ইসলামের পঞ্চবৃত্তি না মানার জন্য, মানার জন্য মারিফত, ইসলামের পঞ্চবৃত্তি না মানার জন্য নাকি মানার জন্য। এবার বলুন ইসলামের পঞ্চবৃত্তির প্রথমটা কি, প্রথমটা কলেমা বিশ্বাস করা অন্তরে মুখে স্বীকার করা, আর দুই নম্বরটা কি, যেই বীরের নামাজ নাই ইসলামের বুনিয়াদ আছে তাহলে তার শরীয়ত আছে, তাহলে তরিকত আছে, তাহলে হকিকত আছে, তাহলে মারিফত আছে, তাহলে নামাজ ছাড়া কি হয় কি বলে, বুনিয়াদ নামাজ ছাড়া যেমন শরীয়ত হয় না পাঁচ বেলার নামাজ ছাড়া তৈরি কথা হয় না, পাঁচ বেলার নামাজ ছাড়া হাতেই কথা হয় না, পাঁচ বেলার নামাজ ছাড়া নারী হতে হয় না। সুতরাং আমাদের দেশের নারী হতে দোহাই দিয়া অনেক লোকে বিরাটি করে কিনা নামাজ ছাড়া, পাঁচ বেলার নামাজ ছাড়িয়া বিরাটি করার জন্য শরীয়ত বানানেও হাতক কর, তরিকত বানানেও হাতক কর, আকিকত বানানেও হাতক কর, নারীবত বানানেও হাতক কর, নাকি পাঁচ বেলার নামাজ দিয়া। প্রথম নম্বর হয়েছিল পাঁচ বেলার ইসলাম বিশ্বাস করতে হবে, দুই নম্বর হয়েছিল পাঁচ বেলার নামাজ ঠিক করতে হবে, তাহলে তোমার শরীয়ত আসবে। এই জন্য শরীয়ত বানানে বাসক কর, পাঁচ বেলার নামাজ তার ঠিক আছে, তার তরিকত আছে, এই জন্য তরিকত বানানে বাসক কর, পাঁচ বেলার নামাজ তার ঠিক আছে, তার হকিকত আছে, এই জন্য হকিকত বানানে বাসক কর, পাঁচ বেলার নামাজ তার ঠিক আছে, তার মানিভট আছে, এই জন্য মানিভট বানানে বাসক কর। মারিফত পাঁচ বেলার নামাজের বাইরে না ভিতরে? ভিতরে। কিভাবে পাঁচ বেলার নামাজের ভিতরে মারিফত? এই প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার মতো সময় আমার আগে নাই, খুব সংক্ষেপে বলছি। উহা সিঁড়িতে কেরাম দেখেছেন মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যখন চূড়াতুন খাতে হা করে, সর্বপ্রথম শব্দটা হলো আলহামদু, এর অর্থ হলো সমস্ত প্রশংসা বলার সাথে সাথেই আল্লাহ তাকে জিজ্ঞেস করেন লিমানিল হামদু, কার জন্য নমস্কার। এই প্রশ্নের জবাবে মুসল্লি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে। প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ জিজ্ঞেস করেন সমগ্র জগতের প্রতিপালককে। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে আর রহমান, রহমান যিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মানির রহমান, রহমানকে। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে আর রহিম, রহিম যিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে। জবাবে মুসল্লি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি। আসরের দিনের মালিক যিনি, তিনি রহিম, তিনি রহমান, তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তার চিন্তা সমস্ত বলেন। এখানে একটা মজা বুঝতে হইলে গ্রামারের একটা সূত্র বুঝতে হবে। বাংলা ব্যাকরণে যে কথা বলে তাকে বলে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে বলে মধ্যম পুরুষ, যাকে অনুপস্থিত রেখে তার সম্পর্কে কথা বলে তাকে বলে নাম পুরুষ। আরবি ব্যাকরণের ভাষায় যে কথা বলে তার নাম মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তার নাম মুখাতাব, যার সম্পর্কে কথা বলে তার নাম দায়ী। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তারে পায় ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তারে পায় সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাহলে তার পার্সন। এগুলি বুঝলে এখানে মজাটা বুঝতে পারবে। সঠিক নয় তো? বলুন তো, যে কথা বলে তাহলে ইংরেজি কি করসন, যার সাথে কথা বলে তাহলে ইংরেজি কি কর সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাহলে ইংরেজি কি কর ফার্স্ট পার্সন। মুসল্লি যখন নামাজে দাঁড়িয়া আলহামদু বলে সমস্ত প্রশংসা, আল্লাহ জিজ্ঞেস করেন তার জন্য, কই দিবি আল্লাহ তার জন্য, তোমার জন্য না তার জন্য, সেকেন্ড পার্সন না তার পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহকে, রব্বুল আলামিন যিনি, তিনি তিনি সেকেন্ড পার্সন না তার পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রব্বুল আলামিনকে বলে রহমান যিনি, তিনি তিনি কোন ভাষণ তার পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রহমানকে বলে রহিম যিনি, তিনি কোন ভাষণ তার পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে বলে হাসরের দিনের মালিক যিনি, তিনি কোন ভাষণ তার পার্সন। আল্লাহ বলেন তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোনো তার পার্সন নাই, তুই যা বলবে আমাকে সেকেন্ড পার্সনে বলবে, আমি যা বলবো তোকে ফার্স্ট পার্সন। তখন মুসল্লি এ করে আল্লাহ যিনি তার জন্য ইবাদত করি বলে না, রব্বুল আলামিন যিনি তার জন্য ইবাদত করি বলে না, রহমান যিনি তার জন্য ইবাদত করি বলে না, রহিম যিনি তার জন্য ইবাদত করি বলে না, আসরের দিনের মালিক যিনি তার জন্য ইবাদত করি বলে না, বলে ইয়াকা তোমার জন্য, ইয়াকা তোমার জন্য না বুধু ইবাদত করি, ওয়া ইয়াকা এবং তোমার কাছেই নাস্তাঈন সাহায্য চাও। আল্লাহ জিজ্ঞেস করেন মা তাস্তাঈন, কি সাহায্য চাও? বলে ইহদিনা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ জিজ্ঞেস করেন কোন পথ? বলে সিরাতাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার সুদা পথ, জান্নাতে যাওয়ার সুদা পথ। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা তুই আমার কাছে যা চাইলি আমি তোকে দিলাম। আলিফ কোথায়? আলিফ লাম মিম থেকে তোরে আমি পাওয়ার সুদা পথ দেখানি শুরু করলাম। আলিফ লাম মিম থেকে তোরে জান্নাতে যাওয়ার সুদা পথ দেখানি শুরু করলাম। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দেখাইয়া শেষ করলাম। আলিফ লাম মিম থেকে আল্লাহ ওয়ান নাসের সুদা পথ দেখানি শুরু করেছেন, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পথটা দেখাইয়া শেষ করেছেন। বরং এই কথার লেনদেন, এই হেদায়েতের লেনদেন, এই সুদা পথ প্রদর্শের লেনদেন এবং আল্লাহর সাথে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের কথাবার্তা নামাজের বাইরে হয় আল্লাহর মানিবত তোমার হাতিল হইয়া গেল বা আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইয়া গেল বা অথচ আল্লাহর সাথে তুমি কথাই বলো নাই, তুমি বন্ধু না শত্রু? বলেন তো বন্ধুর সাথে সাক্ষাৎ হইলে আলাপ আলাপ করে না, শত্রুর সাথে সাক্ষাৎ হইলে আলাপ আলাপ করে না? যে তুমি যে আল্লাহ, তুমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইয়া গেল বা আল্লাহর মারিফত তোমার হাকিল হইয়া গেল, তুমি আল্লাহর সাথে কোনো কথাবার্তাই বললা না, তুমি সত্যিই আল্লাহর বন্ধু না শত্রু? সুতরাং নামাজের যারা আল্লাহর ওলি হয়, নামাজ ছাড়া আল্লাহর দুশ্মন হয়। দৈনিক কতবার ফরজ? এই জন্য শরীয়ত বানানে ভটক কর, অর্থাৎ ফরজের নামাজ যার ঠিক আছে তার শরীয়ত ঠিক আছে। তরিকত বানানে ভটক কর, অর্থাৎ ফরজের নামাজ যার ঠিক আছে তার তরিকত ঠিক আছে। তো হকিকত বানানে ভটক কর, অর্থাৎ ফরজের নামাজ যার ঠিক আছে তার হকিকত ঠিক আছে। মানিভত বানানে ভটক কর, অর্থাৎ ফরজের নামাজ যার ঠিক আছে তার মানিভত ঠিক আছে। গেল শরীয়ত তরিকত হকিকত মানিভত শব্দের বাগান। এবার শক্তিক অর্থ, শরীয়ত শব্দের শক্তিক অর্থ কি, তরিকত শব্দের শক্তিক অর্থ কি, হকিকত শব্দের শক্তিক অর্থ কি, মানিভত শব্দের শক্তিক অর্থ কি? শরীয়ত শব্দের শক্তিক অর্থ হল কোন জিনিসের বাসক সাইজের নাম শরীয়ত তরিকত হকিকত মানিভত কি না? বাংলা অর্থ কি ছিল? সুতরাং শরীয়ত শব্দের শাস্তি অর্থ হইল সুদা পথে চলার বিধান, পথ চলার বিধান। শরীয়ত শব্দের অর্থ পথ চলার বিধান, বিধান পালন করে চললে চালু হয় না, বিধান লঙ্ঘন করে চলতে চাইলে চালু হয়, বিধান পালন করে চললে চালু হয়। যখন শরীয়ত পালন করে চলতে থাকে তখন সে আল্লাহ হওয়ার পথে চালু হয়। এই কারণে বলে তরিকত, অর্থাৎ চলন্ত পথ। শরীয়তের বিধান যারা পালন করতেছে তাদের আল্লাহ হওয়ার পথটা চলন্ত, আল্লাহ হওয়ার পথে তারা চলন্ত। এই অবস্থাটার নাম তরিকত, তরিকত শব্দের অর্থই চলন্ত পথ। চলন্ত পথে যখন অগ্রসর হইতে থাকে গন্তব্যস্থল দূরে সরতে থাকে না কাছে আসতে থাকে, যতই অগ্রসর হয় ততই গন্তব্যস্থল কাছে আসে, যতই অগ্রসর হয় ততই গন্তব্যস্থল কাছে আসে। এই কাছে আসাটা নিকটবর্তী হচ্ছে এই বিষয়টা উপলব্ধি হয় কিনা গতিকে উপলব্ধি হয়, এই অবস্থাটার নাম হল হকিকত। হকিকত শব্দের অর্থই হল বাস্তব উপলব্ধি। যারা শরীয়ত পালন করে চলতে থাকে এরা পথ চলন্ত হয়, পথ চালু থাকলে আস্তে আস্তে আল্লাহর নৈকুত্য লাভ হয়। নৈকুত্য যে লাভ হইল সে আধ্যাত্মিকভাবে উপলব্ধি হয়, এই অবস্থাটার নাম হকিকত। আল্লাহ নৈকুত্য লাভ করার উপলব্ধির নাম হকিকত। হাকিম মোহাম্মদ হযরত আল্লামা আশরাফুল আলামিন রাহমাতুল্লাহিকে একটুকে জিজ্ঞেস করেছিল যে আমার আল্লাহর নৈকুত্য লাভ হইল কিনা, আমি বুঝব কিভাবে, হকিকত হাতিল হইল কিনা, আমি এই পথে চলতে চলতে আল্লাহর নিকটবর্তী হচ্ছি কিনা, তা আমি ফের পাব কিনা। হাকিম মোহাম্মদ জবাবে বলেন, মা বাবাকে যেমন লেকচার বক্তৃতা দিয়ে আর সাবালক বোঝানো যায় না, যখন সে সাবালক হয় তিনি নিজেই বুঝে কি বলেন, মা বাবাকে লেকচার বক্তৃতা দিয়ে আর সাবালক বোঝানো যায় আর সাবালক হইলে তিনি নিজেই বুঝে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নৈকুত্য লাভ লেকচার বক্তৃতা দিয়ে বোঝানো যায় না, কামেল পীরের সাধনার দ্বারা শরীরত অতিক্রম করে তরিকত অতিক্রম করে হকে বসলে নিজে নিজেই বুঝে আমি আল্লাহর নৈকুত্য লাভ করেছি। তারপর মারিফত, মারিফত শব্দের অর্থ হল পরিচয়, অসাক্ষাতে পরিচয় ভালো হয় না সাক্ষাতে পরিচয় ভালো হয়। যখন শরীয়ত পালন করে অগ্রসর হয় তরিকত হাসিল হয়, তরিকত হাসিল করে অগ্রসর হয় তো হকিকত হাসিল হয়, হকিকত হাসিল করে অগ্রসর হয় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে সাক্ষাতে পরিচয় হয়, একজন হলো মারিফত। আল্লাহর সাথে সাক্ষাৎ হয় মানে দেখা হয় না দেখা হয় সাক্ষাৎ কম দেখার না দেখার না দেখার না আল্লাহর সাথে দেখা হয় এটা না হলো মারিব। কিন্তু আগেই আলোচনা হয়েছে দুনিয়ার জীবনে কোনো মানুষ তখন চোখে আল্লাহকে দেখবে না, তাহলে মারিব হাসিল হবে কবে? এই প্রশ্নের জব বোঝার জন্য ওই সাইকেলের আধ্যাত্মিক পরিচয় বোঝা দরকার। কথা বলবেন কিনা দেখেন, প্রসঙ্গ মনে আছে আপনাদের, নদীগণ চিত্তিকগণ শহীদগণ তাহলে করে কোন পরিচয় গেল সঠিক পরিচয়, আর একটা পরিচয় দেখাবে আধ্যাত্মিক পরিচয়। আধ্যাত্মিক পরিচয় বোঝার জন্য প্রথমেই যে জিনিসটা বোঝার উপসর্গ সেটা হলো মানুষের চক্ষু দুই প্রকার, একটা চর্মচক্ষু আর একটা অন্তরচক্ষু। সামরার চোখ দিয়েও দেখে, অন্তরের চোখ দিয়েও দেখে। দুনিয়ার জীবনে কোনো মানুষ চামড়ার চক্ষু দিয়ে আল্লাহ দেখবে না, কিন্তু ওই সাইড জলে অন্তর চক্ষু দিয়া দুনিয়ার জীবনে আল্লাহ দেখবে। কোন সাইড জল অভিগম সৃষ্টিকর সহিত কালেগর এই সাইড জলে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখে, চর্মচক্ষু দিয়া না অন্তর চক্ষু দিয়া চক্ষু দিয়া। এবার বুঝেন অন্তর চক্ষু কাকে বলে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিয়া আল্লাহ সুবহানাহু ইউসুফের প্রথম দিকে গাইতে বলেন, إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। সালাম করো সেই দিনের ইতিহাস যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে তার বাবা ইয়াকুবকে বলেছিলেন, শ্রদ্ধা পিতা আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে চিন্তা করে। কিসের চিন্তা করে? চন্দ্র সূর্য তারকা কি অবস্থা দেখে? জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থা? আপনাদের ঢাকা শহরের কোনো মানুষ জীবনে কোনোদিন ঘুমন্ত অবস্থায় কিছু দেখে? দেখে। তারপর যখন ঘুম ভেঙে যায় আরো দেখে আর বুঝেন, তখন বলে দেখেছি। অথচ ঘুমন্ত অবস্থায় তার চামড়ার চক্ষু খোলা ছিল না বন্ধ ছিল, তারপরও বলে দেখেছি। তোমার দেখার নিশ্চিন্তাই বন্ধ ছিল, কি দিয়া দেখে? তো তোমার স্ত্রীর গ্রাম দেখেন অন্তর চক্ষু দিয়া দেখেছে। এবার তোদের তাকে বলুন স্বপ্ন দেখে কিনা মানুষে? চামড়ার চক্ষু দিয়ে না অন্তর চক্ষু দিয়া। সুতরাং অন্তরের চক্ষু আছে, সেটা দিয়ে আমার দেখা যায়। জ্বলন্ত প্রমাণ হলো স্বপ্ন, এর জ্বলন্ত প্রমাণ হলো এখানে এসে আমার অনেকের মনে কষ্ট লাগে। অন্তরটুকে তো তারাই দেখে যাদের অন্তরটুক খুলে যায়, চক্ষু বন্ধ থাকলে দেখে না চক্ষু খুললে দেখে। তাহলে আমি যেদিন সবচেয়ে কিছু দেখলাম সেদিন তো আমার অন্তরটুক খুললো, ওই জন্য দেখলাম। আর অন্তরটুকু যাদের খুলে যায় তারা তো বলি হয়ে যায়। সুতরাং আমি যেদিন স্বপ্ন দেখলাম সেদিন থেকে কি বলি হয়ে গেলাম? এই প্রশ্নের জবাব ভক্তি দেখা লেগেছে। অন্তরটুকের দেখা আবার দুই প্রকার। অন্তরচুলের দেখা কত প্রকার? একটা ঘুমন্ত অবস্থায়, একটা জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় অন্তরচুলে দেখে এর নাম স্বপ্ন। জাগ্রত অবস্থায় অন্তরচুলে দেখলে এর নাম মুশাহাদা। এর নাম মুশাহাদা। আর জাগ্রত অবস্থায় অন্তরচুলে দেখার জন্য মুশাহাদা হাসিল করার জন্য পূর্বশর্ত মুরাকাবা, আর মুরাকাবার জন্য পূর্বশর্ত মুজাহাদা। প্রথম পর্যায় হইল মুজাহাদা, দ্বিতীয় পর্যায় হইল মুরাকাবা, তৃতীয় পর্যায় হইল মুজাহাদা। আগে মুজাহাদা করতে হবে, তারপর মুরাকাবা করতে হবে, তারপরে মুজাহাদা হাসিল হবে। জাগ্রত অবস্থায় অন্তর যুদ্ধের কারণে দেখা যাবে। এই কারণে মুহাজিরিনে কেন লেখেছেন, ঘুমন্ত অবস্থায় অন্তর চুলে দেখতে মুরাকাবাও লাগে না মুজাহাদাও লাগে না। এই কারণে ঘুমন্ত অবস্থায় অন্তর চুলে দেখলে ওলি হয় না, বেঈমান কাবিরেও দেখতে পারে। ঘুমন্ত অবস্থায় অন্তর চুলে দেখলে ওলি হয় না, বেঈমানও দেখতে পারে, কাবিরেও দেখতে পারে। কারণ ওইটা মুজাহাদার মাধ্যমে হাসিল হয়নি, ওইটা মুরাকাবার মাধ্যমে হাসিল হয়নি, সেটা ভিন্ন পদ্ধতিতে হাসিল হয়েছে, কিন্তু দেখেছে অন্তর চুলে। আর জাগ্রত অবস্থায় যদি অন্তর চুলে দেখতে হয় তাহলে সর্বপ্রথম লাগবে, এবার শুনুন, মুজাহাদা কাজে লাগবে। আল্লাহর বিধান মতে বান্দার কতগুলি কাজে করতে হয় আর কতগুলি কাজে থাকতে হয়। করণীয় কাজগুলি করতেও মানুষের মন চায় না, বর্জনীয় কাজগুলি থাকতেও মানুষের মন চায় না। নামাজ আল্লাহর বিধান মতে পড়তে হয় কিনা, এমনি মনে চায় না, মনের বিরুদ্ধাচরণ করেই পড়তে হয়, মনের বিরুদ্ধাচরণ করেই পড়তে হয়। গান বাজনা ছাড়তে মানুষের মন চায় না, এমনি ছাড়া যায় না, মনের বিরুদ্ধে সংগ্রাম করে থাকতে হয়। আল্লাহর করণীয় কাজগুলি পড়তে গিয়া মনের বিরুদ্ধে যতটুকু সংগ্রাম করতে হয়, আল্লাহ বিধান মতো বর্জনীয় কাজগুলি ছাড়তে গিয়া নিজের মনের বিরুদ্ধে যেটুকু সংগ্রাম করতে হয় এর নাম মুজাহাদা। এর নাম কি? মুজাহাদা। সুতরাং যারা মুজাহাদা করে আল্লাহর বিধান পালন করার জন্য, যারা মুজাহাদা করে হারাম কাজ করার জন্য, তাদের মুজাহাদা হাসিল হওয়ার পথ খোলা হয়। যারা হারাম কাজ করার জন্য মুজাহাদা করে না, যারা করণ আমল করার জন্য, করণীয় আমল করার জন্য মুজাহাদা করে না, তাদের অন্তরটুকু খোলা জাগ্রত অবস্থায় এবং অন্তরটুকু খোলা পথ বন্ধ থাকে। কি থাকে? বন্ধ থাকে। যারা ধরুন যারা গান করে, বাজনা করে, গান বাজনা শুনে হালাল হারাম মানে না, নামাজ রোজা করে না, এদের অন্তরটুকু খোলার পথ আছে না, পথ বন্ধ। তুমি কিসের সাধনা করো, কি হাসিল হইব তোমার? কিছুই হাসিল হবে না, সব খিয়ালি পোলাও হবে, খিয়ালি পোলাও। খিয়ালি পোলা পুরে মুজাহাদা নাই, আল্লাহর আদেশ পালন করার মুজাহাদা নাই, আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করার মুজাহাদা নাই। সে যদি কোনো কাজ করে বলে মানিব নাকি করার কাজ করি, এই কাজের দ্বারা তোমার মানিব হাসিল হবে, খিয়ালি পোলাও এর মতো। খিয়ালি পোলাও কবির বাসায় বলতে দুনুবালির কুরমা পোলাও, আর যে কাঁদার পিঠে মিশাইছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ছোট ছোট ছেলে ফেলেরা কাঁদা মাটি দিয়া পিঠা নাই, সত্য সত্যি খায় না, মিশাইছি খায়। এই এই রকম পিঠা খাইলে যে পরিমাণ পেট ভরে, বুঝা হাঁটা ছাড়া মারিভতের নাম নিলে সেই পরিমাণ মারিভত হাতি করে। সুতরাং বুঝা হাঁটা ছাড়া যারা মারিভতের নাম করে, এরা খিয়ালি পোলাও খায়, কি খায়? খিয়ালি পোলাও খায়। আরেকটা কি আলী ঘোড়ার উদাহরণ দিকে আরেক কবি বলে, মালায় দ্বীপে এক যে মোটা শিয়ালে হিরে পেলে মুরগি একে দেয়ালে আপন মনে চাকতে তাকে শিয়ালে, মুরগি দৌড়াইয়া ধরতে মেহনত হয় শিয়ালে এই মেহনত করতে মনে চায় না। এই জন্য কিদারবেলায় করবে কি দেওয়ালের মধ্যে মুরগির ছবি আছে আর সেই ছবিটা ছবিটা থাকতে থাকে, মুরগির ছবি থাকলে যে পরিমাণ গ্যাসের কিদারকরণ হবে মুজা হাতা ছাড়া মারিফত হাসিল করতে চাইলে ওই পরিমাণ মারিফত হাসিল হবে। চশ্মে বন্ধ পুষে বন্ধ লব্ধ বন, চশ্মে বন্ধ পুষে বন্ধ লব্ধ বন, তারপর ছাড়তে হইলে মনে বিমুক্তাচরণ করতে হবে কি এটার নাম বল বাংলা অর্থ সাধনা, আরবি শব্দ হাটা, বাংলা অর্থ সাধনা। থেকে বন্ধ কর মনে চায় না বন্ধ করতে, মনের বিরুদ্ধে সংগ্রাম কর, এই সংগ্রাম সেই বাংলায় বলে সাধনা, আরবিতে বলে পূজা হাটা, আরবি কি বলে পূজা। চামড়ার কানকে হারাম আওয়াজ শোনার থেকে বন্ধ কর, গান শোনা হারাম, বাদ্য শোনা হারাম, চামড়ার কানকে বন্ধ করে আওয়াজ শোনার থেকে মনে চায় না বন্ধ করতে, মনের বিরুদ্ধে সংগ্রাম কর, তার নাম লব্ধ বন। চামড়ার জিজ্ঞাটাকে দুইটা হারাম থেকে বন্ধ কর, একটা হারাম কথা বলার থেকে জিজ্ঞাকে বন্ধ কর, দ্বিতীয়টা হারাম খাদ্য খাওয়ার থেকে জিব্বাকে বন্ধ কর, মনে হয় না মনের বিরুদ্ধে সংগ্রাম কর, এর নাম মুজাহাদা। জালালউদ্দিন রুমি বলেন মুজাহাদা করব অন্তরটুকু খুলে যাবে, জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে হইবে, জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে হইবে। বুঝে থাকতে বলুন আমরা যারা যারা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখি না, জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা যায় কর্মচক্ষু দিয়ে অন্তর্চক্ষু দিয়া, আমরা যারা যারা জাগ্রত অবস্থায় আল্লাহকে অন্তর্চক্ষু দিয়া দেখতে পাই না, তার কারণ কি পূজা হাজার অভাব, তার কারণ কি পূজা হাজার অভাব। এখানে বসে বসে পূজা হাজার হবে না, শুধু পূজা হবে, পূজা হাজার হবে কোথায় স্বামীর ফিরে খানটা কথা বুঝে আসছে কিনা দেখে, এখানে বসে পূজা হাজার হবে না, কিন্তু শুধু ঘুরতে পারবে হাসিল হবে না, হাসিল করতে হলে সাধনা করতে হবে স্বামীর ফিরে খানটা। এবার বুঝতে পারলেন অন্তরের চক্ষু আছে, অন্তর চুকে দেখা যায় ঘুমন্ত অবস্থায় দেখলে তার নাম জাগ্রত অবস্থায় দেখলে তার নাম মুসা হাদা, জাগ্রত অবস্থায় দেখলে তার নাম মুসা হাদা। মুসা হাদার আগে লাগবে মুরা কাবা, মুরা কাবার আগে লাগবে মুজা হাদা। যখন মুজা হাদা হয়ে গেল আমার মনের বিরুদ্ধে সংগ্রাম করে আমি হারাম কাজ থেকে বিরত থাকি, আমার মনের বিরুদ্ধে সংগ্রাম করে আমি আল্লাহর হুকুম পালন করে থাকি, কি হাসিল হইল মুজা হাদা। এবার মুরা কাওয়া কাকে বলে, জগতের সব কিছু জ্ঞান দূরে কথা কল্পনা জল্পনার থেকে ও মনটাকে মুক্ত করে একমাত্র আল্লাহ ধ্যানে মগ্ন হওয়া, এর নাম আর কোনো কিছুর ধ্যান নাই, আর কোনো কিছুর কল্পনা নাই, আর কোনো কিছুর কল্পনা নাই, একমাত্র আল্লাহর ধ্যান অন্তরে আছে আর কিছু নাই। এই অবস্থায় ধ্যানমগ্ন হওয়ার নাম আল্লাহর মুরা মারা করা, এই অবস্থায় জ্ঞানমগ্ন হওয়ার নাম আল্লাহর মুরা। এই মুরাকাবা হাসিল হলে অন্তরের চক্ষু খুলে যাবে, চামড়ার চক্ষু বন্ধ থাকে, অন্তর চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাবে। দেখতে গিয়া কেউ সরাসরি দেখেন নিকটবর্তী অবস্থায় তাদেরকে বলে নবীগণ, কেউ সরাসরি দেখেন দূরবর্তী অবস্থায় তাদেরকে বলে সিদ্দিকগণ, কেউ সরাসরি না দেখে কোনো কিছুর মাধ্যমে দেখে, যেমন আমরা নিজেদের চেহারা সরাসরি দেখি না আয়নার মাধ্যমে দেখি, আমি আপনার চেহারাটা আয়নার মাধ্যমে দেখতেছি না সরাসরি, কেউ কাছে কেউ দূরে। আর যদি সরাসরি না দেখে কোনো কিছুর মাধ্যমে দেখা হয় তাহলে কোনো কিছুর মাধ্যমে দেওয়া নিকটবর্তী অবস্থায় দেখে তাদের নাম শহীদগণ। আর যারা কোনো কিছুর মাধ্যমে অন্তর চুকে আল্লাহকে দূরবর্তী অবস্থায় দেখে তাদের নাম সালেহগণ। বলে থাকতে বলুন আল্লাহর নিয়ামত সত্য চারজন বান্দারাই আল্লাহকে দেখে কিনা, কোন চক্ষু দিয়া? অন্তরচক্ষু দেখার আগের আগের সাধনা মুরাকাবা, অন্তরচক্ষুকে দেখার নাম মুজাহাদা, এর আগের সাধনা মুরাকাবা, এর আগের সাধনা মুজাহাদা। মুজাহাদার সাধনার দ্বারা মুরাকাবা হাসিল হয়, মুরাকাবার সাধনার দ্বারা মুজাহাদা হাসিল হয়, মুজাহাদার দ্বারা অন্তরচক্ষুতে আল্লাহকে দেখা যায়। দেখতে গিয়া যারা সরাসরি নিকটবর্তী অবস্থায় দেখে তাদেরকে আল্লাহ নবীগণ বলেছেন আয়াতে, যারা সরাসরি দূরবর্তী অবস্থায় দেখে তাদেরকে সিদ্দিকগণ বলেছেন আয়াতে, যারা কোনো কিছুর মাধ্যমে নিকটবর্তী অবস্থায় দেখে তাদেরকে শহীদগণ বলেছেন আয়াতে, যারা কোনো কিছুর মাধ্যমে দূরবর্তী অবস্থায় দেখে তাদেরকে সালেহগণ বলেছেন আয়াতে। বলে রাখতে বলুন আল্লাহ সাইকলবন্ধাই দুনিয়াতে আল্লাহকে অন্তর্চুপে দেখে দিলাম। আল্লাহ বলেন তোমরা যারা এই সাইকেলের অন্তর্ভুক্ত হতে পারি, তোমরা যারা নবীগণের অন্তর্ভুক্ত তো নাই, সিদ্দিকগণের নয়, শহীদগণের নয়, সালেহগণের নয়, শুধুমাত্র আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবনযাপনের ব্যবস্থা যদি করো, আল্লাহর হুকুম মতো যদি জীবনযাপন করো, নবীর তরিকা মতো যদি জীবনযাপন করো, পরকালে জান্নাতে গিয়া তোমাদেরকে নবীগণের সাথে সাক্ষাৎ করাইয়া দেব, সিদ্দিকগণের সাথে সাক্ষাৎ করাইয়া দেব, শহীদগণের সাথে সাক্ষাৎ করাইয়া দেব, সালেহগণের সাথে সাক্ষাৎ করাইয়া দেব। সুতরাং পরকালে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণের সাথে আমরা যারা দুনিয়ার জীবনে অন্তর চোখে দেখি না, আমাদেরও জান্নাতে গিয়া সাইকেলের সাথে সাক্ষাৎ পাওয়ার দুইটা ব্যবস্থা, একটার নাম আল্লাহর হুকুম, আরেকটার নাম রাসূলের তরিকা। একটার নাম আল্লাহর হুকুম, আরেকটার নাম রাসূলের তরিকা। আল্লাহর হুকুম মতো জীবনযাপন করলে, রাসূলের তরিকা মতো জীবনযাপন করলে দুনিয়ার জীবনে আল্লাহকে নিজের তোর অন্তর চোখে দেখতে না পারলেও আখেরাতের জীবনে যারা আল্লাহকে অন্তর চোখে দেখেছিলেন তাদের সাথে জান্নাতে গিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন সাক্ষাৎ করাইয়া দিলেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা দুনিয়াতে এসে দেখতে পারিনি, আমরা যদি আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি, রাসূলের তরিকা মতো জীবনযাপন করি, পরকালে জান্নাতে গিয়া সর্বোচ্চ জান্নাতে যেখানে আল্লাহর রাসূল থাকবেন সেখানেও আমাদেরকে আসা যাওয়া করার মাধ্যমে নবীর সাথে দেখা, নবীর সাথে সাক্ষাৎ, নবীর সাথে কথাবার্তা বলার সুযোগ আল্লাহ পাক রাব্বুল আলামিন করে দিলেন। গত বছরও এখানে এই রকম একটা মেলা রয়েছে, এই বছরও হয়েছে ইমাম ঐক্য পরিষদের মাধ্যমে, এক অঞ্চলের ইমাম ঐক্য পরিষদের মাধ্যমে গতবার এই সম্মেলনে যারা ছিলেন অথবা আজকের সম্মেলনে এই বছরের সম্মেলনে যারা আছেন, আমার কথা ভাবছি আমার যত হকানি আমার এখেরামের মুখ থেকে যত আলোচনা শুনেছেন, আপনারা কি মনে করেন এই আলোচনাগুলির দ্বারা আমাদের জান্নাতের পথটা সহজ হয়, আল্লাহ কিনা সহজ হয়, আল্লাহর পথ কিনা সহজ হয়? তাহলে এই ধারাবাহিকতা বজায় দেখা দরকার। তাহলে ইমামত্ব পরিষদের সাথে সবাই একাত্মভূত সবাই একাত্মতা ঘোষণা করে তাদের সহযোগিতা করা দরকার। আল্লাহ তাদের আমাদের সবাইকে ইমামত্ব পরিষদের সাথে একাত্ম হয়ে তাদের এই মহাত্মাদের সহযোগী হয়ে প্রতি বৎসরে বৎসরে এখানে বসে আল্লাহ চিনার আল্লাহর পথ চিনার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা দোয়া হবে আপনারা দোয়া হবে দোয়া হবে দোয়া হবে দোয়া হবে আমি ধন ঘোষণা করুন। এত বড় দাঁত দিয়ে মানুষ সাথে গুরুত্ব সাথে করছিলেন।